ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزيلا ممن خلق الأرض والسماوات العلى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام محترم حاضرین আপনাদের অনেক কষ্টের বিনিময়ে আয়োজিত অনেক ত্যাগ অনেক কুরবানি অনেক পরিশ্রমের বদৌলতে আপনারা যে মুবারক তাফসীরুল কুরআন সম্মেলনের আয়োজন করেছেন এই সম্মেলনে আজকের এই অনুষ্ঠানে তাফসীর থেকে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার উদ্দেশ্যে আমি আল্লাহ ফাকরাব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআন শরীফের সূরা ত্বহা এর 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গত 2 দিন 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সূরা ত্বহার 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গত 2 দিন যেখানে প্রোগ্রাম হয়েছিল তাফসীরের, সেখানে 1 নম্বর থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত তাফসীরের আলোচনা করা হয়েছে। সেই ধারাবাহিকতা ঠিক রেখে আমি আপনাদের খেদমতে সূরা ত্বহার 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটা প্রশ্ন থাকতে পারে, যারা গত 2 দিনের প্রোগ্রামে ছিলেন না তারা তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আয়াত সম্পর্কে কিছুই শুনেন নাই, কাজেই তারা মধ্যখান থেকে 4 নম্বর আয়াতের তফসির বুঝতে কোনো অসুবিধা হবে কিনা। এই জন্য যারা গত 2 দিনের প্রোগ্রামে ছিলেন না তাদের উদ্দেশ্যে প্রথম 3 আয়াতের সারমর্মটা আগে আপনাদের সামনে পেশ করে দিতেছি। প্রথম আয়াত হল ত্বহা। ত্বহা সম্পর্কে তফসিরে অনেক কথা আছে, এর মধ্যে একটা কথা হল যে ত্বহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নামগুলির মধ্যে এক নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ত্বহা নামে ডাক দিয়েছেন, অর্থাৎ ইয়া ত্বহা, ও ওই নবী যে নবীর এক নাম ত্বহা। ডাক দিয়া কি বলেন? বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কুরআন আমি আপনার কাছে নাজিল করেছি সারা রাত নফল নমাজে দাঁড়াইয়া কুরআন তেলাওয়াত করতে করতে রাত পোহাইয়া দেওয়ার জন্য নয়। কারণ রাসূল প্রথম প্রথম এরকম করতেন, রাত্রে নফল নমাজে দাঁড়াইয়া সারা রাত ভর কুরআন তেলাওয়াত করতেন যাতে পা মুবারক ফুলিয়া যাইত, পায়ে ব্যথা হইত। রাসূলের দেখা দেখি সাহাবায়ে কেরামেও এরকম করতেন। এই অবস্থা দেখিয়া সমাজের বেদিনরা রাসুলের দুশ্মনেরা বলা বলি করতে লাগল যে মুহাম্মদ এমন একটা নয়া ধর্ম প্রচার করতে চায় যে ধর্মের অনুসারীরা এত বড় বিপদে পড়ে যে সারা রাত ঘুমাইতে পারে। তাদের এই কথার প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ত্বহার দুই নম্বর আয়াতে বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনার কাছে আমি কুরআন নাযিল করেছি এই কুরআন তেলাওয়াত করতে করতে সারা রাত এত কষ্ট করার জন্য নয়। আপনি নফল বন্দেগী রাত্রে ততক্ষণ পর্যন্ত করুন, যতক্ষণ নফল বন্দেগী করলে ঘুমের ক্ষতি না হয়, স্বাস্থ্য নষ্ট না হয়, পায়ে ব্যথা না হয়। তাহলে একদিকে আপনিও ক্লান্ত হইবেন না নফল বন্দেগী করতে করতে, আর সমাজের লোকেরাও ইসলাম ধর্মের বদনাম করার সুযোগ পাইবে না যে ইসলাম ধর্ম পালন করলে রাত্রে ঘুমানির সুযোগ পাওয়া যায় না। কাজেই আপনার কাছে আমি কুরআন নাযিল করছি এইভাবে নফল বন্দেগীতে এত কষ্ট করার জন্য নয়। এটা হইল দুই নম্বর আয়াতের ব্যাপার। তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা, বরং আপনার কাছে আমি কুরআন নাযিল করেছি মানুষকে নসিহত করার জন্য, আমি আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য। মানুষকে দাওয়াত দিলে পরে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর দাওয়াত কবুল করবে, তারা শান্তির পথে আসবে। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তারা আল্লাহর পথে দাওয়াত পাওয়ার পরেও আসবে না। এটা হইল তিন নম্বর আয়াতের কথা। তারপরে আল্লাহ চার নম্বর আয়াতে বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা, এই কুরআন আমি যে নাজিল করেছি আপনার কাছে। দুই নম্বর আয়াতে বলা হয়েছে নফল বন্দেগীতে এত কষ্ট করার জন্য নয়, তিন নম্বর আয়াতে বলা হয়েছে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। যাদেরকে এই কোরআনের দ্বারা দাওয়াত দেওয়া হবে এরা যদি কোরআনের গুরুত্বটা বুঝতে পারে তাইলে দাওয়াত সহজে গ্রহণ করতে পারবে। কোরআনের গুরুত্ব যারা বুঝতে পারবে না তারা দাওয়াত গ্রহণ করতে পারবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ত্বহার চার নম্বর আয়াতে কোরআনের গুরুত্ব বুঝাইছেন। কোন লোকের কথার গুরুত্ব হয় লোকের মর্যাদা অনুপাতে। কোরআন তো আল্লাহর কথা, কাজেই কোরআনের গুরুত্ব হবে আল্লাহর মর্যাদা অনুপাতে। বাজে লোকে যদি কোনো কথা বলে তার কথাও বাজে হয়, গুরুত্বপূর্ণ লোকে যদি কোনো কথা বলে তার কথাটাও গুরুত্বপূর্ণ হয়। সারা দেশের প্রেসিডেন্ট যদি সারা দেশবাসীর উদ্দেশ্যে কোনো কথা বলে তাইলে সেই কথাটা দেশবাসীর অবহেলা করার মতো হয় না, বরং গুরুত্ব দিয়া পালন করার মতো হয়। ঠিক তেমনিভাবে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফিরিস্তা তথা গোটা জগৎ যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ যদি কোনো কথা বলেন তাহলে সেই কথার গুরুত্ব হবে সমস্ত জগৎবাসীর কথার চেয়ে ঊর্ধ্বে। তাই আল্লাহর কথার গুরুত্ব কি পরিমাণ তা বোঝার জন্য আগে বোঝার দরকার আল্লাহ কত বড়, আর আল্লাহ কত বড় তা বোঝার জন্য বোঝার দরকার আল্লাহর সৃষ্ট জগৎ কত বড়। এত বড় বিশাল জগৎ যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা কত বড়, আর এই সৃষ্টিকর্তা কোরআন নামে যে কথাগুলি দুনিয়ার মানুষের জন্য পাঠাইছেন এই কথাগুলির গুরুত্ব কত বড়। এক কথায় চার নম্বর আয়াতে আল্লাহর কোরআনের গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহর সৃষ্টি কত বড় তার বিবরণ দিয়েছেন। আল্লাহর সৃষ্টি কত বড় তার বিবরণ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় আল্লাহর পরিচয় পেশ করেছেন। আল্লাহর পরিচয় যারা বুঝতে পারবে তাদের জন্য আল্লাহর কথা কোরআনের গুরুত্ব বোঝা সহজ হয়ে যাবে। এই হইল চার নম্বর আয়াতের মূল উদ্দেশ্য। এবার এই ব্যাপারগুলি আমরা ধারাবাহিকভাবে বোঝার জন্য প্রথমে আমরা বুঝব আল্লাহর সৃষ্টি কত বড়, তারপরে বুঝব আল্লাহ কত বড়, তারপরে বুঝব আল্লাহর কথা কত বড় গুরুত্বপূর্ণ। এই তিনটা কথাই আল্লাহ এই চার নম্বর আয়াতে ধারাবাহিকভাবে বুঝাইছেন। প্রথমে বুঝাইছেন আল্লাহর সৃষ্টি কত বড়, তারপরে বুঝাইছেন এই এত বিশাল জগৎ যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা কত বড়, এর মাধ্যমে বুঝাইছেন এই সৃষ্টিকর্তার কথা কোরআনের গুরুত্ব কত বড়। এই তিনটা কথা আমরা ধারাবাহিকভাবে বুঝার জন্য প্রথমে একটা কথা স্মরণ রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা এবং আদি মাতা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাবার সময় একটা ওয়াদা দিয়েছিলেন, বলেছিলেন ইহবিতু মিনহা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ হে আদম হাওয়া তোমরা দুইজন আর তোমাদের সমস্ত ভবিষ্যৎ সন্তানাদিরা তোমরা দুনিয়াতে যাও। এখানে গ্রামারগত ব্যাপার একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে যেটা বুঝলে তফসিরের গুরুত্বটা অনুধাবন করা যাবে সহজে। সেটা হল গ্রামারের একটা কথা আছে বাংলায় বাংলা ভাষায় বলে বচন, আরবি গ্রামারে বলে আদদ, ইংলিশ গ্রামারে বলে নাম্বার। একজনের বেলায় এক বচন, একের বেশির বেলায় বহু বচন বুদক শব্দ ব্যবহার করা হয়। এই এক বচনকে আরবি ব্যাকরণে ওয়াহিদ আর বহু বচনকে আরবি ব্যাকরণে জমা বলা হয়। এই এক বচনকে ইংলিশ গ্রামারে সিঙ্গুলার নাম্বার, বহু বচনকে ইংলিশ গ্রামারে প্লুরাল নাম্বার বলা হয়। এই যে বচন বা নাম্বার এটা প্রায় সমস্ত ভাষায় দুই প্রকার, এক বচন বহু বচন, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, কিন্তু ব্যতিক্রম আরবি ভাষায়। আরবি ভাষায় বচন দুই প্রকার নয়, আরবি ভাষায় বচন তিন প্রকার। একের বেলায় এক বচন, দুইয়ের বেলায় দ্বি বচন, দুইয়ের বেশির বেলায় বহু বচন ব্যবহার হয়। এই কথাটা মনে রাখলে আপনারা সামনের কথাগুলি সহজে বলতে পারবেন। তো দয়া করে বলবেন আরবি ভাষায় বচন কত প্রকার? তিন প্রকার। ইহবিত একটা শব্দ আছে এক বচন, ইহবিত দ্বি বচন, ইহবিতু বহু বচন। এর অর্থ হল তোমরা নিচে নেমে যাও। নিচে নামার কথা কেন বললেন সে আলোচনা একটু পরে হবে। ইহবিত এক বচন, ইহবিত দ্বি বচন, ইহবিতু বহু বচন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আদম হাওয়া দুইজনকে বের করে যখন দুনিয়াতে পৃথিবীতে পাঠালেন, জান্নাতের অবস্থান হইল উপরে আর পৃথিবীর অবস্থান হইল নিচে। এই জন্য তাদেরকে ইহবিত শব্দের দ্বারা ইহবিতু শব্দটা ব্যবহার করেছেন। ইহবিতু শব্দটা তো বহু বচন, আরবি গ্রামারে কমপক্ষে কতজনের বেলায় ব্যবহৃত হয়? দুইয়ের বেশি। নামাইলেন কতজনকে? নামাইলেন দুইজনকে। তাহলে তো দ্বিবচন বোধক শব্দ ব্যবহার করার দরকার ছিল, ইহবিতা বলা দরকার ছিল। দুইজনকে যেহেতু জান্নাত থেকে পৃথিবীতে নামাইলেন, কাজেই দ্বিবচন বোধক শব্দটা ব্যবহার করার দরকার ছিল। দুইজনের বেলায় আল্লাহ বহুবচন বোধক শব্দ ইহবিতু বললেন কেন? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে এই প্রশ্নের দুইটা জবাব লিখেছে। একটা জবাব হইল, ইবলিসও তখন আসমান জগতেই বসবাস করত, আদম হাওয়াকে যখন পৃথিবীতে পাঠাইলেন সাথে ইবলিসকেও পৃথিবীতে পাঠাইয়া দিলেন, এই কারণে আদম হাওয়া দুইজন আর সাথে ইবলিস তিনজন এইবার বহুবচন বোধক শব্দ ব্যবহারের উপযোগী হইল। এখানে প্রশ্ন জাগে, আদম হাওয়াকে পৃথিবীতে পাঠাইলেন ভালো কথা, আবার সাথে ইবলিসকে পাঠাইলেন কেন? ইবলিসকে পাঠাইলেন এই জন্য ইবলিস সারা জীবন বর মানুষকে গুনার কাজের কুমন্ত্রণা দিবে দেওয়ার জন্যই পাঠাইছে। ইবলিসকে মানুষের সাথে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন সারা জীবন বর তাকে গুনার কাজের কুমন্ত্রণা দেওয়ার জন্যই। কুমন্ত্রণা কি? যখন কোন গুনার কাজের সুযোগ আসবে তখন ইবলিস আপনার মনের মধ্যে জাগাইয়া দিবে, এই কাজটা করো, এটা করলে বড় মজা হবে, এটা করলে বড় আনন্দ হবে, এটা করলে বড় লাভ হবে। আর যখন আপনার সামনে কোন সওয়াবের কাজের সুযোগ আসবে তখন ইবলিস বলবে এটা করতে যাইও না, এটা করতে গেলে কষ্ট হবে, সময় নষ্ট হবে, পয়সা খরচ হবে। এতে মনের মধ্যে সওয়াবের কাজের বেলায় যে একটা বাধা মনের মধ্যে জাগে, আর গুনার কাজের বেলায় যে একটা আগ্রহ মনের মধ্যে জাগে, ইবলিসে জাগাইয়া দেয়। এই জাগাইয়া দেওয়ার নামই ইবলিসের কুমন্ত্রণা। বুঝলেন কিনা? দেখেন ইবলিসের কুমন্ত্রণা কারে হয়? আমার মনে হয় ইবলিসে কুমন্ত্রণা দেয়, আপনাদের মনেও কি দেয়? দেয়। এইভাবে মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার জন্যই আল্লাহ ইবলিসকে মানুষের সাথে পৃথিবীতে পাঠিয়েছে। এটা কেন আল্লাহ করলেন? এটা আল্লাহ করলেন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করার সুযোগ দেওয়ার জন্য। আমরা তো বলি এই দুষ্টটারে আমাদের সাথে পৃথিবীতে না পাঠাইলে আমরা কেউ কুমন্ত্রণা পাইতাম না, গুনাও করতাম না, ভালো মানুষ হয়ে যেতাম। আল্লাহর বিধানটা এইরকম নয়। যার ইবলিসে কুমন্ত্রণা দেয় না, যার মনে খারাপ কাজ করতে চায় না, সে সারা জীবন বর খারাপ কাজ না করিয়াও আল্লাহর কাছে কোন পুরস্কারের যোগ্য হয় না। যার মনে চায় গুনার কাজ করতে, ইবলিস যার মনে কুমন্ত্রণা দেয়, সে যদি আল্লাহরে ডরাইয়া খারাপ কাজ চাইতে পারে, আল্লাহর কাছে যে পুরস্কারের যোগ্য হইতে পারে ওই পুরস্কারের যোগ্য কোন ফিরিস্তা হইতে পারে। আজকে বুঝলেন কিনা? ইবলিসকেও কেন দুনিয়াতে পাঠাইলেন? আমাদের ক্ষতি করার জন্য না, আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করার সুযোগ দেওয়ার জন্য। সুযোগ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস আমাদের সবাইকে সারা জীবন বর কুমন্ত্রণা দিবে। এমতাবস্থায় আমরা যদি আল্লাহর জাহান্নামের শাস্তির ভয়ে ইবলিসের কুমন্ত্রণা গ্রহণ করি না, আমরা যদি জাহান্নামের শাস্তির ভয়ে আল্লাহর বিধান মতো জীবনযাপন করি, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ জাতি ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা দিবেন। জান্নাতের যে নিয়ামত কোন ফিরিস্তাকে বুক করতে দিবেন না, সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে বুক করতে দিবেন। গেল ইহবিতু বহুবচন শব্দ ব্যবহার করার এক কারণ। দুই নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় ডাইরেক্ট সম্বোধন করলেন আদম হাওয়া দুইজনকে, আর ইনডাইরেক্ট সম্বোধন করলেন সমস্ত আদম সন্তানদেরকে। হে আদম হাওয়া, তোমরা দুইজন সরাসরি জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে যাও, আর হে আদম সন্তানেরা তোমরাও আদম হওয়ার ঘরে জন্ম ইয়া পৃথিবীতে যাও। তাইলে সম্বোধন শুধু আদম হওয়াকে করা হইল না, তাদের সমস্ত সন্তানকেও করা হইল। তাহলে এবার কোন বচন ব্যবহার করা দরকার? বহু বচন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় ইহবিত বলেননি, ইহবিতু বলেছেন। আদম হওয়া দীর্ঘদিন জান্নাতে বসবাস করতেছিলেন, হঠাৎ এক সময় জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার, পৃথিবীতে আসার হুকুম দিলে জান্নাত হল চূড়ান্ত সুখ শান্তি বুক বিলাসের জায়গা, আর পৃথিবী হল নানা রকম অশান্তি আর দুঃখ দুর্দশা ভোগ করার জায়গা। শান্তির জায়গা ছেড়ে অশান্তির জায়গাতে আসার হুকুম, এটা কি আদম হওয়ার জন্য আনন্দজনক হবে না দুঃখজনক হবে? এই হুকুমের কারণে আদম হওয়ার মনে যেন কোনো দুঃখ না হয়। হুকুমটা দুঃখজনক হওয়ার কথা, কিন্তু তারপরও এই হুকুমে যেন তাদের মনে কোনো দুঃখ না হয়, এবং এই সমস্ত সন্তানদের মনেও যেন সেই হুকুমের কারণে কোনো দুঃখ না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমের সাথে সাথে একটা পরম সুসংবাদও দিয়া দিয়েছেন। এই দুঃখজনক হুকুম এবং এর সাথে সাথে পরম সুসংবাদ, এর বিবরণটা বোঝার জন্য, সহজে বোঝার জন্য আমরা একটা উদাহরণ বোঝার চেষ্টা করি। কোন ভিখারি যদি আপনার কাছে আসে, একটা টাকা ভিক্ষা চায়, আর আপনার কাছে যদি তখন একটা টাকাও না থাকে, তাহলে তো আপনি দিতে পারবেন না। দিতে না পারলে কি বলবেন? বলবেন, ভাই মাফ করো, আমার কাছে নাই। ব্যবহার তার সাথে ভালো করলেন, কিন্তু আপনি যে দিলেন না, এই জন্য কি সে মনে মনে খুশি না মনে একটু দুঃখ পায়? না দেওয়ার কারণে খুশি হয়, একটু দুঃখ পায়, একটু দুঃখ পায়, কিন্তু কিছু বলার নাই, আপনার কাছে নাই করবেন কি? সাথে সাথে যদি বলেন, তোমারে এখন আমি এক টাকা দিতে পারলাম না, আগামীকাল তোমাকে আমি 1,000 টাকা দেব। এক টাকা দিতে পারলাম না বলার কারণে মনে যে পরিমাণ দুঃখ পাবে, আগামীকাল 1,000 টাকা দেব এই সুসংবাদের দ্বারা দুঃখটা বড় হবে না আনন্দটা বড় হবে? এত বড় আনন্দ হবে যে আনন্দের কারণে সে দুঃখের কথা ভুলেই যাবে। ঠিক এইরকম একটা ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে করছে। এটা কিভাবে? আল্লাহ বলেন, উল্লাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম হাওয়া এবং তোমাদের নেক্সট জেনারেশন, তোমরা নেমে যাও, তোমরা পৃথিবীতে চলে যাও, তবে এই সুখের জান্নাত ছেড়ে তোমরা পৃথিবীতে যাবে চিরকালের জন্য নয়, কিছুদিনের জন্য। আপনারা কেউ কি পৃথিবীতে চিরকালের জন্য আসছেন? পৃথিবীতে যাও তোমরা কিছুদিনের জন্য। কিছুদিনের জন্য পৃথিবীতে যাওয়ার কথা বলার কারণে তোমাদের মনে যে দুঃখ আসবে, এই দুঃখ যেন মনে না থাকে সেই জন্য ব্যবস্থা দিলাম। তোমরা পৃথিবীতে যাওয়ার পরে পৃথিবীর কিছুদিনের জীবন যে পথে যাপন করলে, চিরকালের জন্য তোমরা জান্নাতে ফিরে আসতে পারবে সেই পথ আমি আল্লাহ তোমাদেরকে দেখাই দেব। কিছুদিনের জন্য পৃথিবীতে আসতে আদেশ করলেন, এতে মনে যে দুঃখ লাগার কথা, চিরদিনের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন সেই সুসংবাদের দ্বারা দুঃখটা মনে থাকার কথা না দুঃখ দূর হয়ে যাওয়ার কথা? আল্লাহ সাথে সাথে ওয়াদা দিয়ে দিলেন, তোমরা কিছুদিনের জন্য পৃথিবীতে যাও, চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার ব্যবস্থা আমি দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই ওয়াদা দুনিয়ার মানুষের সাথে, সমস্ত আদম সন্তানদের সাথে আল্লাহর সেই ওয়াদা দুইভাবে পুরা করেছেন, দুই পদ্ধতিতে আল্লাহ তার সেই ওয়াদা পুরা করেছেন। একটা পদ্ধতিতে, একটা পদ্ধতিকে তফসিরের ভাষায় বলা হয় কিতাবুল্লাহ, আর একটা পদ্ধতিকে তফসিরের ভাষায় বলা হয় রিজালুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কিছু কিতাব পাঠাইছেন পৃথিবীর মানুষের কাছে, সেই কিতাবে পৃথিবীর মানুষ চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা লেখা আছে। আসমান থেকে কিছু কিতাব পাঠাইছেন, কি লেখা কিতাবে? পৃথিবীর মানুষ চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা লেখা কিতাব। কিন্তু এই কিতাব তোমরা নিজে নিজে বুঝতে পারবে না, এই কিতাব তোমরা নিজে নিজে পড়ে জান্নাতের পথ চিনতে পারবে না। কিতাব পাঠাইছি সাথে সাথে এই কিতাব পড়িয়া তোমাদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য একদল মানুষ পাঠাইছি। ওই কিতাবগুলিকে কিতাবুল্লাহ বলা হয়, আর কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য যে একদল মানুষ পাঠাইছেন এদেরকে রিজালুল্লাহ বলা হয়। এই একদল মানুষের নাম আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। আসমানি কিতাবে লেখা থাকে দুনিয়ার মানুষ চিরকালের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা কোনটা, আর নবী রাসূলগণ সেই রাস্তাটা বুঝাইয়া দেন, নবী রাসূলগণ সেই রাস্তাটা বুঝাইয়া দেন। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর নামে আসমানি কিতাব নাযিল করেছি, মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত নামে আসমানি কিতাব নাযিল করেছি, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নামে আসমানি কিতাব নাযিল করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নামে আসমানি কিতাব নাযিল করেছি। এইভাবে যত নবীর কাছে যত আসমানি কিতাব নাযিল করেছি সমস্ত আসমানি কিতাবে লিখে দিয়েছি, সাথে সাথে লওহে মাহফুজেও লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, দুনিয়াতে আমার যে সমস্ত বান্দারা খারাপ কাজ করবে না, গুনার কাজ করবে না, ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, এদেরকে আমি চিরকালের জন্য জান্নাতে পৌঁছায় দেব। এই কথাগুলি, এতক্ষণ যে কথাগুলি আপনাদের সামনে পেশ করলাম, এই আগাগোড়া কথাগুলি বুঝলে এবং মনে থাকলে একটা ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। সেটা হইল, আমরা কি দুনিয়াতে আসলাম অবাধে রং তামাশা আর বুক বিলাস করার জন্য, না চিরস্থায়ীভাবে জান্নাতে যাওয়ার পথে চলার জন্য, চিরস্থায়ী জান্নাতে যাওয়ার পথে চলার জন্য? আসছিলাম কোন কাজে আর করতেছি কোন কাজ? কোন কাজের জন্য দুনিয়াতে আমরা আসছিলাম আর কোন কাজ করতেছি? আমার ব্যবসা ঠিক আছে, আমার দোকানদারি ঠিক আছে, আমার চাকুরি ঠিক আছে, আমার রুজি রোজগার ঠিক আছে, আমার পেশা ঠিক আছে, আমার গৃহস্থী ঠিক আছে, আমার খানাপিনা ঠিক আছে, আমার বিবি বাচ্চা লালন পালন ঠিক আছে, আমার সংসার ঠিক আছে, আমার বাড়িঘর ঠিক আছে, কিন্তু জান্নাতের পথে চলার আমার কোনো খবর নাই। এর চেয়ে বড় বুকামি মানুষের জীবনে আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি সমস্ত আসমানি কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছি, আমি লওহে মাহফুজে লিখে দিয়েছি, দুনিয়ার জীবনে যে বান্দারা আমল ভালো করবে, ভালো পথে চলবে, ভালো আমল করবে, নেক আমল করবে, খারাপ কাজ করবে না, গুনার কাজ ছাড়িয়া দিবে, তাদের জন্য আমি জান্নাতে ঠিকানা তৈরি করে রেখেছি। কারো যদি মনে চায় যে না আমি চিরকালের জন্য জান্নাতে যাইতে চাই না, আমি কিছুদিন দুনিয়ার জীবনে বুক বিলাসার রং তামাশা করার পর চিরকালের জন্য জাহান্নামে যাইতে চাই, তাহলে তার জন্য আমল বালা করার কোন দরকার নাই। আর কেউ যদি বলে যে না আমার জাহান্নামে গেলে তো উপায় নাই, রক্ষা নাই, তাহলে অবশ্যই খারাপ কাজ ছাড়িয়া ভালো কাজ করতে হবে। এই কথাগুলি মনে থাকলে আমরা কেন দুনিয়াতে আসলাম আর কি কাজ করতেছি এই ব্যাপারে আমাদের ফিকির আসবে, চিন্তা আসবে এবং নিজেদের সংশোধন করার মতো মনোভাব তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা ব্যবস্থা করে আল্লাহর সেই ওয়াদা পুরা করেছে, বলেছিলেন তোমাদের তোমরা কিছুদিনের জন্য পৃথিবীতে যাও, চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার ব্যবস্থা আমি দান করব। আল্লাহর সেই ওয়াদা এবার বলুন কতভাবে পুরা করলেন? দুইভাবে, আসমানি কিতাব পাঠাইয়া এবং নবী রসুল পাঠাইয়া। আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, তার পরে আল্লাহ আর কাউকে কোন নবী বানাইবেন না। কাজেই রিজালুল্লাহ যে দ্বিতীয় ব্যবস্থাটা, একদল মানুষ যে দুনিয়ার মানুষকে আল্লাহর কিতাব বুঝাইয়া চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ চিনাইয়া দিবে, এই দায়িত্বটা পালন করবে কারা? এই নবীর পরে তো আর কোন নবী নাই, ইনি তো শেষ নবী। কাজেই সেই গুরু দায়িত্বটা, সেই মহান দায়িত্বটা পালন করবে কারা? আল্লাহর রাসূল বলেন وَأَنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَأَنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ আলেমগণ নবীগণের উত্তরাধিকারী, আলেমগণ নবীগণ কোন ধন সম্পদের উত্তরাধিকারী করেন না, নবীগণ এলিমের উত্তরাধিকারী করেন। যে এলিমের দ্বারা নবীগণ দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাইতেন, সেই এলিমের দ্বারা আলেমগণ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাইবে। এজন্যই মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আলেম মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে, মানুষকে জান্নাতের পথ দেখাবার উদ্দেশ্যে ওয়াজ করেন, সেই আলেম ওয়াজ করার জন্য টাকার কন্ট্রাক্ট করতে পারেন না। ওয়াজ করাটা দুনিয়ার ধন কামাই করার একটা মাধ্যম নয়, ওয়াজ করাটা হল নবীগণের দায়িত্ব পালন করার মতো গুরুত্বপূর্ণ ব্যাপার। নবীগণ কিভাবে মানুষকে ওয়াজ করছেন আল্লাহ কোরআনের আয়াতে বারবার বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, তোমাদেরকে ওয়াজ করি তোমাদের কাছ থেকে টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার লোভে নয়, তোমাদেরকে ওয়াজ করার বিনিময়ে আমার যা পাওয়ার তা আমি আল্লাহর কাছে পাব। এই রকম মনোভাব নিয়া যারা ওয়াজ করেন তাদের ওয়াজ খাঁটি নির্বেজাল, তাদের ওয়াজে মানুষের অতি সহজে হেদায়েত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের নবীকে সর্বশেষ নবী বানাইছেন, এই জন্য আমাদের নবীর উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত রিজালুল্লাহর দায়িত্ব পালন করবেন হক্কানি। এই জন্য হক্কানি শব্দ ব্যবহার করা হয়, হক্কানি শব্দের অর্থ খাঁটি, হক্কানি আরবি শব্দ, এর বাংলা অর্থ হল খাঁটি। খাঁটি উলামায়ে কেরাম, নির্বেজাল উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ, জান্নাত লাভ করার পথ প্রদর্শন করবেন, পথ দেখাইবেন, নিজের স্বার্থে নয়, গুনাগার মানুষের দরদে দরদি হইয়া তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার স্বার্থে। এই সমস্ত আসমানি কিতাবগুলির মধ্যে দুইটা ব্যবস্থা তো আল্লাহ গ্রহণ করেছেন আল্লাহ সেই ওয়াদা পুরা করার জন্য, একটা হইল কিতাব পাঠাই আর একটা হইল নবী রসুল পাঠাই। আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ আসমানি কিতাব হইল কোরআন, আর নবী রাসূলগণের মধ্যে সর্বশেষ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসমানি কিতাবে এবং নবীদের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার, চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইতে গিয়া আল্লাহর পরিচয় পেশ করেছে। দুনিয়াতে আসার পরে মানুষ আল্লাহর পরিচয় ভুলে যায়, দুনিয়াতে আসার পরে মানুষ দুনিয়ার বুক বিলাসের সাথে পরিচিত হয়, মা বাবার সাথে পরিচিত হয়, আত্মীয় স্বজনের সাথে পরিচিত হয়। কুলের শিশুটা শুধু চিনে কোন মা আমারে দুধ পান করায়, চলাফেরা করার মতো ছেলেরা মেয়েরা শুধু চিনে কোন বাবা আমাকে রুজি কইরা খাওয়ায়, লেখাপড়া করনেওয়ালা ছাত্র ছাত্রীরা শুধু চিনে কোন উস্তাদে আমার লেখাপড়া করায়, দেশের জনগণ শুধু চিনে কোন সরকারে দেশ শাসন করে, কিন্তু কোন সৃষ্টিকর্তার ক্ষমতার অধীনে সমস্ত জগৎ চলে এটা চিনার কোন ব্যবস্থা মায়ের কুলেও নাই, বাবার কাছেও নাই, স্কুলেও নাই, সরকারের কাছেও নাই। কোন সরকারের অধীনে মা আমাকে দুধ পান করায়, কোন ক্ষমতাশালীর অধীনে, কোন সৃষ্টিকর্তার অধীনে বাবা আমাকে রুজি করে খাওয়ায়, কোন সৃষ্টিকর্তার দেওয়া ক্ষমতার কারণে আমার শিক্ষক আমাকে শিক্ষাদান করতে পারে, কোন সৃষ্টিকর্তার দয়ায় আমার সরকার আমাকে শাসন করতে পারে, সেই সৃষ্টিকর্তাকে চিনার ব্যবস্থা মায়ের কুলেও নাই, বাবার কাছেও নাই, স্কুলের শিক্ষকের কাছেও নাই, দেশের সরকারের কাছেও নাই, আছে একমাত্র আল্লাহর কিতাব এবং রিজালুল্লাহ এবং কিতাবুল্লাহর ভিতরে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার চার নম্বর আয়াতে মার কুলে বইয়াও যারে চিনার উপায় নাই, বাবার তত্ত্বাবধানে লালিত পালিত হইয়াও যারে চিনার উপায় নাই, শিক্ষকের কাছে লেখাপড়া করিয়াও যাকে চিনার উপায় নাই, সরকারের শাসিত হইয়াও সরকারের দেশে সারা জীবন কাটাইয়াও যারে চিনার উপায় নাই। সূরা তাহার চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ আগে তারে চিনাইছেন, আগে চিনো কার ক্ষমতার বলে, কার দয়ায় তোমার মায় তোমারে দুধ পান করাইতে পারছে, কার দয়ায় তোমার বাবা তোমারে লালন পালন করতে পারছে, কার দয়ায় তোমার উস্তাদে তোমারে শিক্ষা দিতে পারছে, কার দয়ায় তোমার সরকার এই দেশ পরিচালনা করতে পারতেছে, তারে আগে চিনো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার চার নম্বর আয়াতে আল্লাহকে চিনার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহর পরিচয় লাভ করার ব্যবস্থা করে দিয়েছেন। কেউ যদি কেউ চিনে না তাহলে তার সাথে তার কোন সম্পর্ক জুড়তে পারে না। কুলের সন্তানে চিনে আমার মা আমারে দুধ পান করায়, এই জন্য মারে দেখলেই কান্দে, কান্দে বুঝাইতে চায় আমি দুধ পান করতে চাই, মারে না চিনলে কি মার কাছে চায়, মারে চিনার কারণে মার কাছে চায়। ছেলে যখন সুইট খাওয়ার পয়সা বাবার কাছে চায়, বাবারে চিনার কারণে না না চিনার কারণে। ছাত্র যখন উস্তাদের কাছে কোনো কিছু শিখতে চায়, উস্তাদকে চিনার কারণে না না চিনার কারণে। দেশের জনগণ যখন সরকারের কাছে কোনো সহযোগিতা চায়, সরকার চিনলে চায় না না চিনলে চায়। তাহলে এই আল্লাহর বান্দারা যদি আল্লাহরে চিনে না তাহলে আল্লাহর কাছ থেকে চাইবে কিভাবে আর আল্লাহর কাছে পাইবে কিভাবে? সুতরাং যার কাছ থেকে কিছু চাইয়া পাইতে হয় আগে তারে চিনতে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা তাহার চার নম্বর আয়াতে পরিচয় দিয়েছেন, আগে আল্লাহরে চিনো, আল্লাহরে চিনলেই তোমরা বাধ্য হবে, তোমাদের বিবেক তোমাদের বুদ্ধি তোমাদের আকল তোমাদেরকে বাধ্য করবে আল্লাহর পথে চলার, যেন যেই জান্নাত থেকে তোমরা এসেছিলে সেই জান্নাতে চিরকালের জন্য পৌঁছে যেতে পারো। আল্লাহ চিনাইতে গিয়ে আল্লাহ বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াসসামাওয়াতিল উলা, এই কুরআন আমি নাজিল করেছি, এই কুরআন যে আল্লাহ নাজিল করেছেন তাকে চিনার ব্যবস্থা হল, তোমরা দেখো তোমরা যে পৃথিবীতে বসবাস করো এই পৃথিবীটা কত বড়, আমরা যে পৃথিবীতে বাস করি আমাদের দৃষ্টিতে তো এই পৃথিবীটা অনেক বড়, আমেরিকার থেকে বাংলাদেশে পৌঁছতে প্রায় ২০ ঘন্টা সময় লাগে, তাহলে কি ছোট হাটো না বিশাল, ফ্লাইটে গেলেও ২০ ঘন্টা লাগে আর বাইরুটে গেলে কি পরিমাণ লাগে, আর কোনো মানুষ যদি এমন কোন ব্যবস্থা হয় আর কোনো মানুষ যদি আমেরিকার থেকে হাঁটা শুরু করে বাংলাদেশে যাওয়ার জন্য আমার মনে হয় জীবন শেষ হয়ে যাবে কিন্তু বাংলাদেশে পৌঁছা সম্ভব হবে। তাহলে আমরা যে পৃথিবীতে বসবাস করি পৃথিবীটা খুব ছোট না বিশাল, বিশাল এই বিশাল পৃথিবীটার সৃষ্টিকর্তাকে আল্লাহ, এত বড় বিশাল পৃথিবী তোমরা যেটারে মনে করো এটার সৃষ্টিকর্তা যে আল্লাহ, একটু চিন্তা করে দেখো এর চেয়ে বিশাল আর কিছু আছে কিনা, ওইগুলির সৃষ্টিকর্তা কারা, এই পৃথিবীর থেকে বিশাল আর কিছু আছে কিনা তা সহজে বোঝার ব্যবস্থা হইল, এই বিশাল পৃথিবীটা আমরা তো আমাদের খুব আমাদের পৃথিবীটাকে আমরা যতটুকু চিনতে পেরেছি সেই হিসাবে আমরা বিশাল বলতেছি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছেন, বিশাল একটা মরুভূমির মধ্যে একটা ডিম রাখলে মরুভূমির তুলনায় ডিমটা যত ছোট, আল্লাহর আরশের তুলনায় এই বিশাল পৃথিবীটা একটা ডিমের চেয়ে আরো ছোট। এই পৃথিবী চতুর্দিক থেকে একটা শূন্য স্থান এই পৃথিবীটাকে ঘেরাও করে আছে। আমেরিকার থেকে বাংলাদেশে পায়ে হাঁটিয়েও যান না, বাইরুদেও কোন যানবাহনে যান না, যান তো ফ্লাইটে। শূন্যস্থান যদি চতুর্দিকে না থাকতো থেকে ফ্লাইট যাইতে পারত। এই কথাটা বোঝা সহজ, আমরা বিমানে চলাফেরার দ্বারা এই কথা বোঝা একেবারে সহজ হয়ে গেছে যে পৃথিবীর চতুর্দিকে কি আছে, শূন্যস্থান ফাঁকা। এই ঘরের ভিতরে যত শূন্যস্থান আছে এর মধ্যে কোনো কিছু লটকাইল আছে কিনা, ভ্যানটা লটকাইল আছে, এই ফুলের ঝাড়িটা লটকানো আছে, দেখি চতুর্দিক থেকে শূন্য না একদিকে জয়েন্ট আছে, আপনারা কি দাও একদিকে জয়েন্ট আছে, পৃথিবীটা কোন দিকে জয়েন্ট আছে, কোন দিকে জয়েন্ট নাই, পরে না কেন নিজের বিবেককে জিজ্ঞাসা করা দরকার। আমার হাতের পিয়ালাটা শূন্যস্থানে লটকাইতে পারি না উপর থেকে ছাদের সাথে জয়েন্ট না করলে, এত বড় বিশাল পৃথিবী এই মহাশূন্যস্থানে মধ্যে লটকে রয়েছে, পরে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে চিনাইবার জন্য তোমরা চিনো যে সামান্য একটা জিনিস যদি তোমরা লটকাইতে পারো না অন্য কিছুর সাথে জয়েন্ট না করিয়া, এই বিশাল পৃথিবীটা লটকাইয়া রাখছে কে? জয়েন্ট ছাড়া। নিশ্চয়ই একজন লটকাইয়া রাখতেওয়ালা কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলারের নাম আমি আল্লাহ। এই ব্যাপারে আপনাদের কারো কোনো সন্দেহ আছেন যে পৃথিবীটা কোন দিক দিয়ে কোনো তার দিয়া বা কোনো দড়ি দিয়া বান্ধা আছে কোনো জায়গায় না, কোনো খুঁটি আছে না পালা আছে না কিছু আছে? কিছু নাই, চতুর্দিক থেকে পৃথিবীটাকে একটা মহাশূন্য ঘেরাও করে আছে, এই দিক দিয়েও ফরে না, ওই দিক দিয়েও ফরে না, কোনো দিক দিয়ে ফরে না, যে স্থির শূন্য স্থানের মধ্যে বসে আছে এত বড়, বসে আছে এত বড় বিশাল একটা পৃথিবী। নিশ্চয়ই কোন কন্ট্রোলার আছে, নিশ্চয়ই কোন নিয়ন্ত্রণকারী আছে, এত বড় বিশাল পৃথিবীকে যিনি নিয়ন্ত্রণ করেন তার শক্তি কত বড়। সুতরাং সেই আল্লাহর নাফরমানি যদি করো তাহলে তোমাদের জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই, রক্ষা নাই। এই শূন্যস্থানটা এখন বুঝেন কত বড়। এই কথাগুলি বুঝে থাকলে আবার একটু, আমি আশা করি যারা বুঝেছেন সহজে জবাব দিতে পারবেন, এই কথাগুলি বুঝে থাকলে একটু এবার একটু বলেন, পৃথিবীটা বেশি বড় না শূন্যস্থানটা বেশি বড়? শূন্যস্থানটা বেশি, এই শূন্যস্থানের তুলনায় পৃথিবীটা কিছুই নয়। যে শূন্যস্থান চতুর্দিক থেকে পৃথিবীটাকে ঘেরাও করে আছে এই শূন্যস্থানের তুলনায় পৃথিবীটা কিছুই না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই যে পৃথিবীটা শূন্যস্থানে ঝুলে আছে এর চতুর্দিক থেকে যে শূন্যস্থান, এই দিক দিয়েও 500 বছরের রাস্তা, এই দিক দিয়েও 500 বছরের রাস্তা, এই দিক দিয়েও 500 বছরের রাস্তা, এই দিক দিয়েও চতুর্দিক থেকে 500 বছরের রাস্তা, বিশাল এলাকা নিয়ে শুধু শূন্যস্থানটা পৃথিবীকে ঘেরাও করে আছে। এই 500 বছরের রাস্তা মহাশূন্য পার হওয়ার পরে কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের চতুর্দিক থেকে বেষ্টন করে আছে আসমান। শূন্যস্থান আর আসমান এক কথা নয়। আমাদের বর্তমান দুনিয়ার অনেক আধুনিক বিজ্ঞানীরা বলেন আসমান বলতে শূন্যস্থান বুঝায়, এটা তাদের ভুল, এবং এই ভুলের জন্য তাদেরকে দোষারোপ করা যায় না, কারণ আসমান পর্যন্ত তাদের কোনো জ্ঞানও নাই, আসমান পর্যন্ত যাওয়ার তাদের কোনো ক্ষমতাও নাই, এই কারণে বুঝেও না ফায়ও না, এই কারণে কয় নাই। কথা বুঝলেন কিনা দেখেন, বুঝেও না লাগালো ভাই না, এখানে কয় নাই। এটার উদাহরণ, একটা উদাহরণ শুনলে সহজে বলবে। কোন কোন মানুষ আছে আঙ্গুলের মাঝে মাথার থেকে পা পর্যন্ত 52 আঙ্গুল লম্বা হয়, এইরকম কথা কেউ কোনোদিন দেখছেন কিনা জানি। কোন কোন মানুষ একটা কয়েক লাখের মধ্যে কয়েক কোটির মধ্যে এরকম এরকম মানুষ মাঝে মধ্যে পাওয়া যায়, এরকম এতটুকু যত বয়স হইক এর চেয়েও। তাহলে বাংলা ভাষায় এদেরকে বলা হয় বামন, বাংলাদেশের কোন কোন এলাকায় এরা রাখা হয় বাউনি, কোন কোন এলাকার আঞ্চলিক ভাষায় এরা রাখা হয় বাউন্যা, শুদ্ধ বাংলায় কয় বামন। এরকম একটা বামন মেয়ে ছিল, আঙ্গুলের মাপে মাথার থেকে ভাউ পর্যন্ত মাত্র 52 আঙ্গুল লম্বা, 20 বছর বয়স হয়েছে, মা বাপে তারে বিয়া দিছে, স্বামীর গড় করে শাশুড়ি রে নিয়া, শাশুড়ি এই বামন বৌরে ফাটাইল কলসি দিয়া পানি আনার জন্য পুকুরে, অনেকক্ষণ পর্যন্ত পুত্রবধূ কলসি পুরাইয়া নিয়া পানি নিয়া ঘরে আসতেছে না, রান্নাঘর থেকে শাশুড়ি ডাকতেছে বৌমা এতক্ষণ যাবৎ কলসি নিয়ে আসো না কেন, পানি নিয়ে আসো না কেন। বউ বলে আমার গলার হার সিরিয়া কলসির ভিতরে পড়িয়া গেছে। শাশুড়ি কয় কলসির ভিতরে যদি পড়ে থাকে হাত দিলেই দেখবা তোমার গলার হার কলসির তলায় বসে আছে, আপনারা কি দেখুন, আর সিরিয়া যদি কলসির ভিতরে ফুঁজে থাকে গেছে কি ফুসকুনির তলাত না কলসির তলাত আছে, কলসির তলাবি তো আছে, হয় আমি এত কম যাবৎ কলসির ভিতরে হাত আইতেছি এই কলসিটার তো তলাওই নাই। তলা নাই কেন কয়, যার আস্তাটা সরিল ওই দেড়ার এর আটটা কত হাত, এখানে কলসির তলা লাগাল হয় না তখন তলাও ঠিক তেমনি ভাবে। মেরাজের রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রিল আলাইহিস সালামের সাথে বুরাকে আরোহণ করলেন, এক সেকেন্ডে পৃথিবীর মাটির থেকে 500 বৎসরের রাস্তা মহাশূন্য পার হইয়া আসমানের গেটে চলে গেলেন, ওই চলে গেলেন আসমানের গেটে চলে গেলেন। দোস্তর মতো গেট আছে, গেট বন্ধ করার ব্যবস্থা আছে, খোলার ব্যবস্থা আছে, দারোয়ান আছে, পাহারাদার আছে। জিব্রিল ফিরিস্তা গেইটে করাঘাত করলেন, আসমানের গেইটের পাহারাদার ফিরিস্তা জিজ্ঞেস করলেন কে তুমি, জিব্রিল বলেন আমি জিব্রিল, দারওয়ান ফিরিস্তা জিজ্ঞেস করেন তোমার সাথে কে, জিব্রিল বলেন আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দারওয়ান ফিরিস্তা বলেন ও জিব্রিল এই আকাশের উপরে এবং নিচে আসা যাওয়ার ডিউটি দিয়েছেন আল্লাহ তোমাকে, এবং আসার সময় যাওয়ার সময় গেট খোলা এবং বন্ধ করার ডিউটি দিয়েছেন আমাদেরকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আসমানের উপরে নিয়ে আসার কথা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় নাই, তুমি যে নিয়ে আসছো আল্লাহর পারমিশন নিয়া না পারমিশন ছাড়া, পারমিশন ছাড়া ওনাকে আসমানের উপরে নিতে চাইলে আমরা গেট খুলে দেব না। জিব্রিল ফিরিস্তা বলেন শুধু পারমিশন নয়, শুধু পারমিশন নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গেস্ট হিসাবে আমি নিয়ন্ত্রিত আল্লাহর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে বিশেষভাবে, এই জন্য আল্লাহর দাওয়াতের কারণে আমি তারে নিয়ে আসি। তখন দারওয়ান ফিরিস্তারা আসমানের গেট খুলে দিলেন। এই ঘটনা আজকে নতুন শুনলেন, আজকে নতুন শুনলেন না আরো কোনদিন শুনছে, শুনে থাকলে এবার বলুন আসমান বলতে শূন্যস্থানই বোঝায় আর কিছু নাই, না লাগাল ভাই না লাগাল ভাইতে কিতা লাগে বুরাক লাগে না, কথা বুঝতে শুন লাগাল ভাইতে কিতা লাগে বুরাক লাগে। রকেটে আসমান লাগাল পাওয়া যায় না, বুরাকে আসমান লাগাল পাওয়া যায়, রকেটে আসমান লাগাল পাওয়া যায় না, কারণ কত দূর পৃথিবীর থেকে আসমান কত দূর, 500 বছর পর্যন্ত রকেটটা চলতে থাকতে পারলে তো লাগাল ভাইতো, রকেটের আরোহী 500 বছরের লম্বা হায়াত চাইলে তো লাগাল ভাইতো, এটা একাধারে 500 বছর চলতেও পারবে না, এর আরোহী 500 বছর বাঁচতেও পারবে না, আসমান লাগালো ভাইবে না, এই কারণে কোনো কিছু লাগাল না ভাইয়া ঘুরাইয়া ফিরাইয়া কয় কিছু নাই সব শূন্য। পরিষ্কার বুঝলেন কিনা, ওরা শূন্য আকাশ বলতে শূন্য স্থান ছাড়া আর কিছু নাই কেন বলে লাগাল ভাই, আপনাদের নবী লাগাল ভাইছিলেন কিনা, লাগাল ভাইছেন, লাগাল ভাইয়া এই পর্যন্তই শেষ, গেট খুলে দেওয়ার পরে জিব্রিল ফিরিস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানের উপরে নিয়ে গেলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, পৃথিবীর থেকে প্রথম আসমান পর্যন্ত শূন্য স্থান, তার গভীরতা যেমন ভাবে 500 বছরের রাস্তা, তেমনি ভাবে আসমানটার গভীরতা আরো 500 বছরের রাস্তা। আসমানটা কত গভীর? 500 বছরের রাস্তা গভীর। প্রথম আসমানটাকে চতুর্দিক থেকে আরেকটা শূন্য স্থান ঘেরাও করে আছে, এটা দ্বিতীয় মহাশূন্য। পৃথিবী বেষ্টনকারী শূন্যস্থানটা প্রথম মহাশূন্য, দ্বিতীয় আসমান বেষ্টনকারী শূন্যস্থানটা দ্বিতীয় মহাশূন্য। দ্বিতীয় মহাশূন্য পার হইয়া জিব্রিল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে দ্বিতীয় আসমানের গেটে উপস্থিত হইলেন। সেখানেও যথারীতি পাহারাদার আছে, আগের মতো কথাবার্তার মাধ্যমে গেট খুলে দেওয়া হইল। প্রথম দ্বিতীয় আসমানের উপরে গেলেন, দ্বিতীয় আসমানটা আরো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে তৃতীয় মহাশূন্য, একই অবস্থা। তৃতীয় মহাশূন্যকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে তৃতীয় আসমান, তৃতীয় আসমানকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে চতুর্থ মহাশূন্য, চতুর্থ মহাশূন্যকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে চতুর্থ আসমান, চতুর্থ আসমানকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে পঞ্চম মহাশূন্য, পঞ্চম মহাশূন্যকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে পঞ্চম আসমান, পঞ্চম আসমানকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে ষষ্ঠ মহাশূন্য, ষষ্ঠ মহাশূন্যকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে সপ্তম মহাশূন্য, সপ্তম মহাশূন্যকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে সপ্তম আসমান। এই মর্মে আল্লাহ কোরআনের বহু আয়াতে বলেছেন সাবা সামাওয়াত সাতটা আসমান, সাবা সামাওয়াত অর্থ সাতটা আসমান, প্রত্যেকটা আসমান এক সমান, প্রত্যেকটা আসমান এক সমান, গভীরতা গভীরতা প্রত্যেকটার এক সমান। প্রথম মহাশূন্যের গভীরতা 500 বছরের রাস্তা, প্রথম আসমানের গভীরতা 500 বছরের রাস্তা, প্রত্যেকটা মহাশূন্যের গভীরতা 500 বছরের রাস্তা, প্রত্যেকটা আসমানের গভীরতা 500 বছরের রাস্তা, কিন্তু একটারে আরেকটা ঘেরাও করছে, আরেকটারে আরেকটা ঘেরাও করছে, আরেকটারে আরেকটা ঘেরাও করছে, আরেকটারে আরেকটা ঘেরাও করছে। এবার বলেন সবটা এক সমান না? পৃথিবীর থেকে প্রথম মহাশূন্য বড়, পৃথিবী প্রথম মহাশূন্যের থেকে প্রথম আসমান বড়, প্রথম আসমান থেকে দ্বিতীয় মহাশূন্য বড়, দ্বিতীয় আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় মহাশূন্যের থেকে দ্বিতীয় আসমান বড়, একটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়, আরেকটার চেয়ে আরেকটা বড়। এবার তোমরা যারা বলেছ এই পৃথিবীটা বড় বিশাল, এবার তোমরা বলো সাতটা মহাশূন্য আর সাতটা আসমান কত বড় বিশাল? এতটুকু বুঝলে পরে এখন সামান্য কিছু বুঝে আসবে। চার নম্বর আয়াত তানজিলাম মিম্মান খালাকাল আরযা ওয়াস সামাওয়াতিল উলা, এই কুরআন যে আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে, ইনি তোমাদের এই বিশাল পৃথিবীটাকে সৃষ্টি করেছে, আর এই পৃথিবী বেষ্টনকারী সাতটা মহাশূন্য এবং বিশাল বিশাল সাতটা আসমান এই আল্লাহ সৃষ্টি করেছেন যে আল্লাহর পক্ষ থেকে কুরআন নাজিল করা হয়। একটু আন্দাজ দিছে কিনা আল্লাহর সৃষ্টি কত বড়, আল্লাহর সৃষ্টি কত বড়? এবার তোমার বিবেককে জিজ্ঞাসা করো এই জগতের সৃষ্টিকর্তা কত বড়, এই পদ্ধতিতে আল্লাহ আল্লাহ নিজের পরিচয় আল্লাহর বন্দাদের কাছে পেশ করতে চাইতেছেন। বন্দা যখন আল্লাহরে চিনতে পারবে তখন ই আল্লাহর অবাধ্য চলার সাহস থাকবে না, আর ই আল্লাহর বাধ্য হইয়া যখন চলবে তখন সে দুনিয়ার জীবন শেষে চিরকালের জন্য জান্নাতে পৌঁছে যাবে। বলেন জান্নাতে পৌঁছতে হইলে আল্লাহর পরিচয় ছাড়াও হয় আসেন? আল্লাহর পরিচয় পাইলেই আল্লাহর পথে চলবে, আল্লাহর পথে চললেই মানুষ চিরকালের জন্য জান্নাতে পৌঁছবে। তাহলে সাতটা মহাশূন্য পাঁচশাতে 35 বছর, আর সাতটা আসমানে আরো 35 বছর, সর্বমোট সাত মহাশূন্য আর সাত আসমান, শুধু পাড়ি দিতেই 7000 বছরের রাস্তা। 7000 বছরের রাস্তা যাইতে থাকলে সাতটা মহাশূন্য আর সাতটা আসমান পার হওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থাতেও জানতেন যে পৃথিবীতে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যখন মহাশূন্যে ভ্রমণ করাটাকে মানুষের জন্য গৌরবের বিষয় মনে করা হবে। বাংলাদেশ থেকে আমেরিকায় 20 ঘন্টায় পৌঁছে যাবে, আর রকেটে চললে সারা পৃথিবী এই মহাশূন্য চক্কর দিতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে। তখনকার বিজ্ঞানীরা আমার নবীর উম্মতদেরকে চ্যালেঞ্জ করতে পারবে যে যে মহাশূন্যে ভ্রমণ করার মতো জ্ঞান বিজ্ঞান যারা আবিষ্কার করতে পারে সেই বিজ্ঞান বর্তমান দুনিয়াতে চলবে, কোরআনের কথা চলবে না, এরকম চ্যালেঞ্জ করতে পারে। কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মতকে এই রকম চ্যালেঞ্জ যেন কেউ করতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলকে মহাশূন্যের ভ্রমণ এমন করানি করাইছেন কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞানীর দাদাও সাতটা যাইব দূরের কথা, একটাও যাইতে পারত না। এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে গিয়া শেষ হইয়া যায় ইসলামের বিজ্ঞান সেখান থেকে শুরু হয় মাত্র। বলেন বিজ্ঞানীদের আকাশ ভ্রমণ দ্বিতীয় আসমানে গিয়া শেষ হয়, আসমানের কাছেই যাইতে পারে না, এর আগেই শেষ হইয়া যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে যাওয়ার যে বিজ্ঞান শিক্ষা দিয়েছেন সেটা প্রথম আসমানের গেট থেকে শুরু হয় মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বিভিন্ন রকমের হিকমত কৌশল এবং রহস্যের কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছিলেন। তো সপ্তম আসমান পর্যন্ত আমরা পাইলাম 7000 বছরের রাস্তা। এরপরে এই 7 মহাশূন্য পৃথিবী সহ 7 মহাশূন্য এবং 7 আসমানকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে আল্লাহর আরশ। এখন বলেন আরশটা কত বড়। এই কারণে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছেন আল্লাহর আরশের সামনে পৃথিবীটা একটা ডিমের সমান। আল্লাহর আরশের সামনে পৃথিবীটা ডিমনা, এত ক্ষুদ্র। এই আরশের সৃষ্টিকর্তা কত বড়, এবার তোমাদের বিবেককে জিজ্ঞেস করো। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন সেই আল্লাহর কাছ থেকে নাজিল করা হয়েছে যে আল্লাহ এত বিশাল বিশাল জগৎগুলির সৃষ্টিকর্তা। আল্লাহকে চিনো, আল্লাহ কত বড়, চিনলে বুঝতে পারবে আল্লাহর কালাম কত বড়। এরপর আল্লাহর আরশ পর্যন্ত মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাওয়া হইল। সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ হইল, কথাবার্তা হইল, আলাপ আলোচনা হইল, জান্নাতগুলি দেখাইয়া দিলেন, জাহান্নামগুলি দেখাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে অর্থাৎ মেরাজে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন আল্লাহ বলেন লিনুরিয়াহু, আমি তাকে চাক্ষুষ ভাবে দেখাইয়া দেওয়ার জন্য আমার পরকালের জগতের লীলা খেলা। আবার বলেন পরকালের জগৎ কোথায়? 7 আসমানের উপরে। পরকালের জগৎ কোথায়? 7 আসমানের উপরে। সবগুলি জান্নাত আছে সেখানে, সবগুলি জান্নাত আছে সেখানে। ওই যে আল্লাহ পাঠাইবার সময় ওয়াদা দিয়ে দিছিলেন কিছুদিনের জন্য দুনিয়াতে যাও, চিরকালের জন্য জান্নাতে আসার পথ আমি আল্লাহ নিজের দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব। সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে আসলেন, দুনিয়ার মানুষকে আসমানি কিতাবের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দিলেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আলাদা মর্যাদা দান করেছেন। সেটা কি? যে আল্লাহর কথা দুনিয়ার মানুষকে বলো, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে যাও। যে জান্নাতের পথ দুনিয়ার মানুষকে দেখাও, সেই জান্নাত এসে নিজের চোখে দেখে যাও। যে জাহান্নামের ভয় দুনিয়ার মানুষকে প্রদর্শন করো, সেই জাহান্নামে সে নিজের চোখে দেখে যাও। এই মর্যাদা আল্লাহ আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, আর কাউকে দান করেনি। তাই মেরাজের রাত্রে আল্লাহ নিজেও নবীকে দেখা দিয়েছেন, জান্নাতগুলিও দেখাইয়া দিছেন, জাহান্নামগুলিও দেখাইয়া দিছেন। এই কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন নাস্তিক যারা আল্লাহ আছেন বিশ্বাস করে না, যারা পরকাল বিশ্বাস করে না, যারা জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, এরা কোনদিন, আমরা যারা এগুলি বিশ্বাস করি, আমাদেরকে অন্ধবিশ্বাসী বলার উপায় নাই, অন্ধবিশ্বাসী বলার উপায় নাই। কারণ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের দেখা জান্নাতে বিশ্বাস। দেখেন তো মেরাজের দ্বারা আরেকটা উপকার হইল কিনা আমাদের, আমাদের নবীর মেরাজের দ্বারা আমাদের আরেকটা উপকার হইল কিনা, কি আমার পর্যন্ত কোন নাস্তিক আমাদেরকে জান্নাতে, যারা বিশ্বাসী এদেরকে অন্ধবিশ্বাসী বলতে পারবে না, আমাদের নবীর চোখের দেখা জান্নাতে আমরা বিশ্বাসী। শুধু এই পর্যন্তই শেষ নয়, আমাদের সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশগত আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম দুনিয়াতে আসার আগে জান্নাতে বহুদিন বসবাস করে এসেছেন। তাইলে আমরা একজনের চোখে দেখা জান্নাতে বিশ্বাসী না দুইজনের চোখে দেখা জান্নাতে বিশ্বাস? দুজনই বড় বাবা, দুজনই বড় বাবা। কিভাবে? যার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় তারে বাবা কয়। আমি যার ঘরে জন্মগ্রহণ করছি তার শরীরের অংশ আমার শরীরে আছে, তিনি তার বাবার ঘরে জন্মগ্রহণ করছেন, তিনি তার বাবার ঘরে, তিনি তার বাবার ঘরে, এভাবে সকল মানুষের বাবার বাবার বাবা যাইতে যাইতে সবচেয়ে বড় বাবা আদম কিনা? তাহলে আদম আলাইহিসসালাম হইলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা হইলেন আদম আলাইহিসসালাম। দুনিয়াতে পাঠাইবার আগেই জান্নাতে বসবাস করাইয়া জান্নাত চাক্ষুষভাবে দেখাইয়া দিছেন। আরেক রকমের বাবা আছে, রুহানি বাবা, আধ্যাত্মিক পিতা, কারে কয়? যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তার আধ্যাত্মিক পিতা কয়, রুহানি বাবা বলা হয়। সমস্ত নবী রসুলগণের আত্মা পবিত্র, আপনার আর কি বিশ্বাস? সমস্ত নবী রসুলগণের আত্মা পবিত্র, এটা আপনারা সবাই জানেন, কিন্তু কিসের থেকে পবিত্র এটা ভালো রকম জানা থাকা দরকার। সমস্ত নবী রসুলগণের আত্মা পবিত্র, কিসের থেকে পবিত্র? গুণার থেকে পবিত্র। কিসের থেকে পবিত্র? গুণার থেকে পবিত্র। কোন নবী রসুল দুনিয়াতে আসার পরে জীবনে কোনদিন কোন গুনাহ করেন? কোন নবী রসুলের জীবনে কোনদিন গুনাহ করেন? তাইলে নবী রসুলগণের আত্মা কিসের থেকে পবিত্র? গুণার থেকে পবিত্র। নবী রসুলকে মানুষ আল্লাহ দুনিয়াতে নবী রসুলকে মানুষের কাছে পাঠান কেন? মানুষকে গুনাহ করাইবার জন্য না, গুনাহ সারাইবার জন্য। যে নবী আসেন অন্য মানুষকে গুনাহ সারাইবার জন্য, এরা নিজেরাই গুনাহ করলে এটা তো সরিষার ভিতরের বুত। যে কোন মানুষে বুতে ধরলে সরিষা দিয়া ঝাড়ে, যে সরিষা দিয়া ঝাড়ে বুত সারানির লাগি, এই সরিষার ভিতরে যদি বুত থাকে তাহলে বুতে দর্শে যারে হেরে সারাইব কে? অন্য মানুষের গুনার থেকে ফিরানির লাগি নবী ভাড়ানি হয়, নবী নিজে যদি গুনা করে তো অন্য মানুষের গুনার থেকে ফিরাইব কে? এই কথাটা বোঝা কি খুব কঠিন না খুব সহজ? আমার গুনার থেকে ফিরাইবার জন্য আল্লাহ নবী বাড়াইলেন, তিনি নিজে গুনা করতে থাকলে আমার গুনার থেকে ফিরাইব কে? সুতরাং নবী গুনা করলে নবীকে দুনিয়াতে পাঠানোর সার্থকতা থাকে না, নবীকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য নষ্ট হইয়া যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিশেষ মেহরবানিতে, আল্লাহর বিশেষ ব্যবস্থায় সমস্ত নবী রসুলগণকে বেগুনা অবস্থায় দুনিয়াতে জীবনযাপন করাইছে। কথাটা যারা বুঝে আসে না এরা কয় আল্লাহ আদম আলাইহিসসালাম রে জান্নাতে দিয়া কইলেন ওই গাছের ফল খাইও না, তারপরে খাইছিলেন, আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন না পালন করলেন? লঙ্ঘন করলে গুনা না হইলে কি হইল? আল্লাহর নিষেধ আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম হইতো গুনা? আদম তো দুনিয়াতে আসার আগেই গুনা করে আসে। এই ধরনের যুক্তিও কারা দেয়? যারা নবীগণ যে বেগুনা এই কথা যাদের বুঝে আসে না, আপনাদের ভালো রকম বোঝা দরকার। একজন রোজাদার দিনের বেলায় খানাফিনা করবে আল্লাহর আদেশ না খানাফিনা করতে আল্লাহর নিষেধ? রোজার কথা ভুলিয়া যদি খানাফিনা করে ফেলে, মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখছেন কোন রোজাদার, জোয়ান কোন রোজাদার যদি রোজার কথা ভুলিয়া খাইতে বসে, তোমরা যারা দেখো তোমরা তাদেরকে সাথে সাথে স্মরণ করাইয়া দাও, মুখের ভিতরের বাকিটা যদি ফালাইয়া দেয় তার রোজা হয়ে যাবে। আর বুড়া কোন রোজাদারকে যদি দিনের বেলায় ভুলবশত খানাফিনা করতে দেখো কিচ্ছু কইও না, চুপ থাকো, আল্লাহ তারে খাওয়ায়, খাওয়া শেষ করলে পরে কইও এ মিয়া তুমি যা খাইবার খাইছো আর খাইও না, তুমি রোজাদার। বুঝে থাকলে এবার বলেন জোয়ান হোক আর বুড়া হোক, রোজার কথা ভুলিয়া যদি খায় তাহলে কি পরিমাণ গুণা হয়? আল্লাহ কি আদেশ করছিলেন খাইতে না নিষেধ করছিলেন? খাওয়ার দ্বারা আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল তো গুণা হইল না কেন? কারণ হইল ভুলিয়া খাইছে, কারণ হইল ভুলিয়া খাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানাসিয়া আদম, আদম ভুলিয়া খাইছে। তুমি বুঝি বুঝিয়ে ভুলিয়া খাইলে গুণা হয় না, আর তোমার বড় বাপে ভুলিয়া খাইলে গুণা হয়? পণ্ডিত শিখলাগো কথা বুঝলেন কিনা দেখেন, আমি বুলিয়া খাইলে গুণা হয় না, আর আমার বড় বাপে বুলিয়া খাইলে গুণা হয়? আদব রক্ষা হইল না বেআদবী হইল? আমি নিজে বুলিয়া খাইলে গুণা হয় না, আর আমার বড় বাপে বুলিয়া খাইলে গুণা হয়? বড় বাপের সাথে আদব হইল না বেআদবী হইল? বুঝা দরকার। বলতেছিলাম সমস্ত নবী রসুলগণের আত্মা পবিত্র, এবার বলেন কিসের থেকে পবিত্র? গুণাত থেকে পবিত্র। এই পবিত্র আত্মাওয়ালাদের কাছে যারা যায়, এদের কথা মতে যারা চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র আত্মাওয়ালাদের পরশে যারা তারার কথা মতো জীবনযাপন করে তাদের আত্মাকে অপবিত্র করিয়া দেন। এই জন্য সমস্ত নবী রসুলগণ যার যার উম্মতের রুহানি পিতা, যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তারে রুহানি বাবা বলা হয়। এখন বুঝলেন কিনা রুহানি বাবা? যার পবিত্র আত্মার ভরসে অন্যদের আত্মা পবিত্র হয় তারে কেমন বাবা বলা হয়? রুহানি বাবা বলা হয়। এই জন্য নবীগণ উম্মতগণের রুহানি বাবা। পীর যদি কামিল হয় মুরিদের রুহানি বাবা, কারণ কামিল পীরের ভরসে গুণাগার মুরিদের আত্মা গুণাত থেকে পবিত্র হয়। উস্তাদ যদি যোগ্য হয় ছাত্রর রুহানি বাবা হয়, কারণ যোগ্য উস্তাদের পবিত্র আত্মার পরশে গুণাগার ছাত্রর আত্মা গুণাত থেকে পবিত্র হয়। যোগ্য উস্তাদ ছাত্রর রুহানি বাবা, কামিল পীর মুরিদের রুহানি বাবা, সমস্ত নবী রসুল যার যার উম্মতের রুহানি বাবা। রুহানি বাবা বুঝলেন কিনা দেখেন? রুহানি বাবা বুঝলেন তো? উম্মত হইল রুহানি সন্তান, আর নবী হইলেন তার রুহানি বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, সমস্ত নবী রসুলগণকে আমি নির্দেশ দিয়েছি মুহাম্মাদুর রসুলুল্লাহর উপর ঈমান আনো। সমস্ত নবী মুহাম্মাদুর রসুলুল্লাহর উপর ঈমান আনিয়া তারা মুহাম্মাদুর রসুল্লাহর উম্মত হইলেন, আর মুহাম্মাদুর রসুলুল্লাহ সমস্ত নবীগণেরও নবী হইলেন। সাধারণ নবী যদি উম্মতের রুহানি বাবা হয়, সমস্ত নবীগণের নবী সমস্ত রুহানি বাবার বড় বাবা কিনা বলেন? কথা বুঝলেন কিনা? বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা হইলেন আদম, যাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগেই জান্নাত দেখাইয়া দিছেন। আর রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে রুহানি বড় বড় বাবা হইলেন মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ দুনিয়ার জীবন শেষ হওয়ার আগেই মেরাজে নিয়া জান্নাত দেখাইয়া দিছেন। এবার বলেন আমরা কতজনের চোখের দেখা জান্নাতে বিশ্বাসী? দুজনই সাধারণ না? দুজনই ছোট না? দুজনই বড়? একজন বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা, একজন রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা। দুই বড় বাবার চোখের দেখা জান্নাতে আমরা বিশ্বাস। নাস্তিকদেরকে অন্ধবিশ্বাসী বলা যায়, যারা হয় আল্লাহ নাই দেখছি না এই কারণে আল্লাহ মানি না, বেহেশত দেখছি না এই কারণে বেহেশত মানি না, দুজক দেখছি না এই কারণে দুজক মানি না, এদেরকে অন্ধবিশ্বাসী বলা যায়। কারণ তুমি যা দেখছ না তা তুমি মানো না, দেখছ না জিনিস মানলেই অন্ধবিশ্বাসী হয়। তুমি যে বেটারে বাপ দেখো, এই বেটারে তোমার জন্ম দিছিল দেখছিল, এই বেটারে বাপ দেখো তুমি অন্ধবিশ্বাসী না? তোমার যুক্তি মতে তুমি অন্ধবিশ্বাসী, আমরা কেউ তোমার যুক্তি মতেও আমরা কেউ অন্ধবিশ্বাসী না। আমরা দুই বড় বাবার চোখের দেখা পরকালে বিশ্বাসী, আমরা দুই বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী, দুই বড় বাবার চোখের দেখা আল্লাহতে বিশ্বাসী। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হল, এই পৃথিবীটা আমরা কই বিশাল, এবার বলেন এতগুলি কথা বুঝে থাকলে, পৃথিবীটাই বিশাল না এর চেয়ে অনেক বিশাল আর অনেক কিছু আছে, সবগুলির সৃষ্টিকর্তাকে তিনি এবার কত বড় বলেন, এবার তিনি কত বড়। বিজ্ঞানীরা ওই বিশাল জগতের অস্তিত্ব স্বীকার করে না, কেন জানারও উপায় নাই দেখারও দেখার উপায়। এই জন্য মুফাসসিরিন একরাম লিখছেন আধুনিক বিজ্ঞান যেখানে গিয়া শেষ হইয়া যায়, ইসলামের বিজ্ঞান সেখান থেকে শুরু হয় মাত্র। বিজ্ঞানীরা রকেট নিয়ে চন্দ্র পর্যন্ত গেছেন, আরো আরো বিভিন্ন গ্রহে গেছেন, নক্ষত্রে গেছেন, যারা যারা চন্দ্র পর্যন্ত যাওয়ার অভিযানে সফল হয়েছেন, এরা কি স্বীকার করে? আমার জানা মতে চন্দ্র পর্যন্ত যাওয়ার অভিযানে সবচেয়ে বড় সাফল্য সর্বপ্রথম যিনি লাভ করেছিলেন তিনি ছিলেন আমেরিকার বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। আমেরিকার বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্র বিজয়ের অভিযানে সফলতা লাভ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতে বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে এই চন্দ্রটা এক সময় বাড়ে এক সময় কমে কেন, সূর্য তো এইরকম হয় না চন্দ্রের মধ্যে এরকম হয় কেন? আল্লাহ জবাব শিক্ষা দিয়ে বলেন কুল হিয়া মাওয়াকিতুলিন নাস, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন প্রশ্নকারীদের জবাবে, চন্দ্রকে আমি বিশ্ব মানবতার জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানাইছি, ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার, বাংলাদেশের মানুষের জন্য শুধু চন্দ্র ক্যালেন্ডার নয়, সৌদি আরবের জন্য শুধু চন্দ্র শুধু ক্যালেন্ডার নয়, ইংল্যান্ডবাসীদের জন্য শুধু ক্যালেন্ডার নয়, কানাডাবাসীদের জন্য শুধু ক্যালেন্ডার নয়, শুধু আমেরিকানবাসীদের জন্য চন্দ্র ক্যালেন্ডার নয়, চন্দ্র সারা বিশ্ববাসীর জন্য, সারা বিশ্বের মানুষের জন্য আমি আকাশের চন্দ্রকে ক্যালেন্ডার বানাইছি, চন্দ্র সৃষ্টি করার এক কারণ। দ্বিতীয় কারণ আল্লাহ অন্য আয়াতে বলেন আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকাম ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাম ওয়া জাআলাস শামসা সিরাজা, তোমরা কি দেখো না স্তরে স্তরে সাতটা আসমান সৃষ্টি করে, সর্বনিম্নতম আসমানের নিচে যে মহাশূন্য আছে সেই মহাশূন্যে আল্লাহ সূর্যকে বাতি স্বরূপ আর চন্দ্রকে জ্যোতি স্বরূপ আল্লাহ স্থাপন করেছে। বিজ্ঞানীরা কয় সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষটা পৃথিবী একত্রে জুড়া দিলে যত বড় হবে সূর্যটা এত বড়। কথা বুঝতে পারলেন কিনা? পৃথিবীটা বড় না সূর্যটা বড়? কত বড়? 13 লক্ষ গুণ। প্রতিদিন আপনার মাথার উপরে দিয়া যায়নি না? কোনদিন মাথার উপরে দিয়ে যায় না? যায়, সুচে পড়েনি কোনদিন, আটকা এরা থেকে চিন্তা করো আল্লাহর না ফরমা নিজে করো, আল্লাহ যদি একদিন সূর্যরে কয় ফুজা দেখ গিয়া তোমার দশ লাগে থাকবে, ই আল্লাহর অবাধ্য হইতে উইলে জান্নাত পাওয়া যাবে না, বাধ্য হইলে ওইভাবে আল্লাহ চিনাইছেন এই জগৎ সৃষ্টির বিবরণ দিয়া, আর কইছেন আল্লাহ চিনো, আল্লাহ চিনলে চিনলেই তোমরা আল্লাহর বাধ্য হইয়া চলতে পারবে, তখনই তোমরা জান্নাতে পৌঁছতে পারবে। আল্লাহ বলেন তোমরা কি লক্ষ্য করে দেখো না কেমন ভাবে স্তরে স্তরে আল্লাহ সাতটা আসমান সৃষ্টি করেছেন, তারপরে সর্বনিম্নতম মহাশূন্যে সূর্যকে বাতি স্বরূপ আর চন্দ্রকে আল্লাহ জ্যোতি স্বরূপ স্থাপন করেছেন। সূর্য হইল বাতি যার থেকে আলু বাইর হয়, আর চন্দ্র বাতি না চন্দ্র জ্যোতি, যে আলু অন্যখান থেকে পায়। কোরআনের ই আয়াতেই তো আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সূর্যের নিজস্ব আলু আছে, চন্দ্রের নিজস্ব আলু নাই, চন্দ্র সূর্য থেকে আলু গ্রহণ করে। তাহলে চন্দ্র কেন আল্লাহ সৃষ্টি করলেন? রাতের বেলা তোমাদের আলু দেওয়ার জন্য, নিজস্ব আলু নাই সূর্য থেকে আলু আনবে আর রাতের বেলায় তোমাকে দিবে, এই জন্য আল্লাহ বলেন সূর্য সৃষ্টি করে চন্দ্র সৃষ্টি করেছে। তাহলে চন্দ্র সৃষ্টির দুইটা কারণ কোরআনে পাওয়া যায়, একটা হইল তোমাদের জন্য ক্যালেন্ডারের কাজ দিবে, আর একটা হইল চন্দ্র তোমাদের জন্য রাতের বেলায় আলু দাতা হবে, আলু আলু দিবে। চন্দ্র তোমাদের জন্য বাসস্থান হবে, চন্দ্র তোমাদের জন্য ফসল উৎপাদনের জমিন হবে, এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই। এখন যিনি গেছেন তিনি কি বলেন দেখেন, সর্বপ্রথম চন্দ্রে কে গেলেন, যে আপনাদের আমেরিকাবাসীদের গৌরব নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্রে গেলেন। তিনি চন্দ্রের থেকে ফিরে এসে দুনিয়ার মানুষকে, পৃথিবীর মানুষকে চন্দ্রের জগৎ সম্পর্কে দুইটা রিপোর্ট দিলেন। একটা রিপোর্ট হইল চন্দ্রের জগতে অক্সিজেন নাই, চন্দ্রে অক্সিজেন নাই, কাজেই পৃথিবীর কোন প্রাণী সেখানে গিয়া বসবাস করার উপায় নাই। আমি আপনাদের এখানে আসার পরে শুনতে পারলাম অনেক শৌখিন মানুষ বর্তমানে চন্দ্রে প্লট প্লট খরিদ করতেছে, ভবিষ্যতে তাদের বংশধররা সেখানে গিয়া বাড়িঘর বানাইবে এবং বসবাস করবে। গিয়া যে প্লট কিনতেছ যে বেটা ওখানে আগে গিয়া সিলি বেটা কইয়া দিছে গিয়া তাকতে পারতায় না, অক্সিজেন নাই, মরবায় তাহলে। চন্দ্রে কোনো অক্সিজেন নাই আমি কইছি না? সবার আগে যে বিজ্ঞানী গেছে বিজ্ঞানী ইয়ে কইছে, কি নাম তার, নীল আর্মস্ট্রং, চন্দ্রে কোনো অক্সিজেন নাই, সেখানে পৃথিবীর কোনো প্রাণী বসবাস করতে পারবে না। তাইলে আল্লাহ সৃষ্টি করলেন কেন, প্লট কিনে বাড়ি বানানির লাগি না ক্যালেন্ডারের কাজ দিবার লাগি? আল্লাহ যেটা কইছেন এই রীতি বাস্তবায়িত হবে। আমি ওই আলোচনাটা এখন করতে চাই না, সময় কম, যে অক্সিজেন কি জিনিস, অক্সিজেন না থাকলে কি অসুবিধা হবে আমাদের। অবশ্য এখানে আমাদের অনেক কিছু শিকার মতো আল্লাহরে চিনার মতো অনেক অনেক উপকরণ আছে, যেহেতু আয়াতে আল্লাহ চিনা, আল্লাহ চিনা নিতেই আল্লাহর উদ্দেশ্য। সূরা তোহা 7 নম্বর আয়াতে আল্লাহ চিনা নিতা ওই আল্লাহর উদ্দেশ্য। আর আল্লাহ কিভাবে চিনাইছেন, আল্লাহর সৃষ্টি রহস্য দিয়ে চিনাইছেন, দেখো আল্লাহর এই সৃষ্ট জগতের অবস্থা বুঝো, তাহলে আল্লাহকে চিনতে পারবে, আল্লাহকে চিনলেই আল্লাহর কথায় চলতে পারবে, আল্লাহর কথায় চলতে পারলেই চিরকালের জন্য জান্নাতে যেতে পারবে। সেই হিসাবে সামান্য একটু আবাস দিচ্ছি, অক্সিজেন কাকে বলে এটা চিনলে আপনার আল্লাহ চিনার পথ বড় সহজ হয়ে যাবে। অক্সিজেন হইল একটা সাবান, যে সাবান দিয়া কোনো কাপড় ধুলাই করা যায় না, যে সাবান দিয়া কোনো শরীরের কোনো ময়লা সাফ করা যায় না, শুধুমাত্র মানুষের শরীরের ভিতরের রক্তের ময়লা পরিষ্কার করা যায়। রক্তরে পরিষ্কার করার মতো একটা সাবানের নাম অক্সিজেন। এই অক্সিজেন বাষ্পের মতো অদৃশ্যভাবে বাতাসের সাথে মিশে থাকে। এই কথাটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। গোসল করার পরে ভিজা কাপড়, ভিজা লুঙ্গি, ভিজা গামছা রোদে দিলেন শুকাইবার জন্য, অথবা গ্যাসের চুলার উপরে দিলেন, রোদের তাপ লাগলো, গ্যাসের চুলার তাপ লাগলো, তাপ লাগিয়া ভিজা গামছা শুকাইল, ভিজা থাকতে তার মধ্যে যে পানিটা আসিলি, পানিটা গেল কই, বাষ্প হইয়া কই গেল, বাতাসের সাথে মিশিয়া গেল। যতক্ষণ পর্যন্ত পানিটা ফুটা ফুটা হইয়া পরে ততক্ষণ পর্যন্ত পানিটা দেখা যায়, বাষ্প হইয়া যখন বাতাসের সাথে মিশে যায় তখন আর এই পানিটা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে অক্সিজেন এমন একটা জিনিস যেটা বাতাসের সাথে মিশে থাকে, দেখা যায় না। এটা আমাদের কি কাজ হয় যেটা চন্দ্রের মধ্যে নাই, যে কারণে চন্দ্রে গেলে আমরা সেখানে বসবাস করতে পারবো না, কি কাজ হয় অক্সিজেনের দ্বারা, এবার এটা বোঝার চেষ্টা করে। আমরা দৈনন্দিন যা কিছু খানাফিনা করি এই সবগুলি খানাফিনার সার নির্যাস হিসাবে শরীরের ভিতরে যে রক্ত উৎপাদন হয়, এই রক্তটা একটা পাম্পিং মেশিন আছে, কুদরতী মেশিন আমাদের শরীরের ভিতরে। এই মেশিনটা পাম্পিং সিস্টেমে এই উৎপাদিত রক্তগুলি আমাদের মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে সাপ্লাই করে। এই পাম্পিং মেশিনটাকে বাংলা ভাষায় বলে হৃৎপিণ্ড, আরবি ভাষায় বলে কল্ব, ইংলিশে বলে হার্ট। এই হার্ট প্রতি সেকেন্ডে সেকেন্ডে পাম্প করে, আর এই পাম্পের চাপে রক্ত সমস্ত শরীরে পৌঁছে। এই হার্টের প্রধান দুইটা অংশ আছে, এক অংশ নূতন রক্ত পাম্পিং সিস্টেমে সমস্ত শরীরে পৌঁছাইয়া দেয়, আর এক অংশ রক্ত শরীরে কয়েক মাস ব্যবহার হইলে পরে রক্তটা পুরাতন হইয়া ময়লাযুক্ত হইয়া যায়। রক্তের সেই ময়লাকে আর শরীরে সাপ্লাই দেয় না, হার্টের দ্বিতীয় অংশ ওই পুরাতন ময়লাযুক্ত রক্তকে চাপ দিয়া ফুসফুসের ভিতরে পৌঁছায় দেয়। হার্টের চাপে যে পুরাতন দূষিত ময়লাযুক্ত রক্ত ফুসফুসের ভিতরে যায়, ওই ময়লাযুক্ত রক্তটা ফুসফুসের ভিতরে গিয়া ধুলাইয়ের অপেক্ষায় থাকে। এই দূষিত রক্তটাকে ধুলাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে যে সাবান সৃষ্টি করে রাখছেন, এটা বাতাসের সাথে মিশ্রিত অক্সিজেন। বলেন আমার যে দূষিত রক্তটা ধুলাইয়ের দরকার, এটা আছে কোথায়? দেহের ভিতরে, ফুসফুসের ভিতরে। ধুলাইয়ের জন্য যে আল্লাহ সাবান সৃষ্টি করে রাখছেন অক্সিজেন নামে, সেটা আছে কোথায়? শরীরের বাইরে বাতাসে। রক্ত আমার ফুসফুসের ভিতরে অপেক্ষা করে আর সাবান রয়েছে বাইরে। বাইরের সাবান ভিতরের ময়লা লাগাল ভাইলে তো দইত না, লাগাল না ভাইলে, লাগাল ভাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাল হওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন না। দেখেন বুঝেন কিনা? তাহলে বুঝে থাকলে বলেন আল্লাহ কত বড় কারিগর। এত বড় কারিগররে যদি মানো না তে আর মানতে গেলে বুঝে দেখো আল্লাহ কত বড় কারিগর। আপনারা নাক দিয়া সব সময় প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাতাস টানেন কিনা? ঘুমন্ত অবস্থায় নাক দিয়া বাতাস টানা বন্ধ থাকে নজারি থাকে বলতে হবে ইচ্ছায়। ঘুমের মধ্যে আমি নাকের দ্বারা বাতাস টানি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। আমার ইচ্ছা নাই, আমার অনুমতি নাই, আমার চেতনা নাই, তারপরেও আমার নাকে টানতে থাকে আর ছাড়তে থাকে কোন শক্তির নির্দেশে? তাহলে নাকের নিঃশ্বাসের মধ্যে চিন্তা করলেও আল্লাহ রে চিনা যায়নি, আল্লাহ লাগাল হওয়া যায়নি, আল্লাহ চিনা যায়নি। আমি ঘুমে, আমার মধ্যে চেতনা নাই, আমার মধ্যে অনুভূতি নাই, এরপরে আমার নাকি দিয়ে বাতাস ঢুকে আর বাহির হয় আমার ইচ্ছায় নয়, সৃষ্টিকর্তার ইচ্ছায়। সুতরাং এত বড় মহা কৌশলী, মহা শক্তিশালী, এত বড় মহা কারিগর সৃষ্টিকর্তাকে চিনার পরও যদি তার নির্দেশ মতো দুনিয়াতে জীবনযাপন করো না, চিরকালের জন্য জান্নাত হারাইতে হবে। এই কারণে আল্লাহর নির্দেশে ঘুমের মধ্যে আমার অনিচ্ছায় বাতাস নাকি দিয়া ঢুকে আর বাইরে, ঢুকে আর বাইরে। বাতাস ঢুকিয়া কই পর্যন্ত যায়? ফুসফুসের ভিতরে যায়। ফুসফুসের ভিতরে তো দূষিত রক্ত আগের থেকেই উপেক্ষা করতেছে সাবানের, আমার নাকে ওই সাবান আমার ময়লার রক্তের মধ্যে ফুটাইয়া দিল। সাবানের পানি দিয়া কাপড় ধুইলে, কাপড় নাড়াচাড়া করলে যেমন ভাবে কাপড় পরিষ্কার হইয়া যায়, ঠিক তেমনি ভাবে অক্সিজেনের সোয়া পাইয়া আমার ফুসফুসের ভিতরে অপেক্ষমান দূষিত রক্ত ধুলাই হইয়া পরিষ্কার হইয়া যায়। এবার বলেন নাকের নিঃশ্বাস আধা ঘন্টা বন্ধ থাকলে কেমন হয়? 5 মিনিট বন্ধ থাকলে অক্সিজেন পৌঁছতে পারবে না আমার ফুসফুসের ভিতরে। তাহলে এবার বলেন যে চন্দ্রের জগতে অক্সিজেনের অস্তিত্বই নাই, ওইখানে গেলে কত বছর প্লট কিনে থাকা যাইব? বুক আমি রত্তটা সিঙ্গানা থাকা দরকার। যে বেটা গেছে, যে বেটা আওয়া যাওয়ার ব্যবস্থা করে দিছে, এই বেটাই কইছে অক্সিজেন নাই। প্লট যদি কিনো 6 মাস থাকবার দূরের কথা, 6 মিনিটও থাকতে পারবে না সেখানে। বলেছে তুমি যে গেলা তুমি রইল কিভাবে? নীল আর্মস্ট্রং যে গেল সে রইল কিভাবে? এইটাও কইছে সে। তাই আমি দেখেছি কেমনে রয়েছি শোনো, আমি পৃথিবীর থেকে অক্সিজেন বাক্সর মধ্যে ঢুকাইয়া সাথে ঘুরে লইয়া গেছি, সাথে ঘুরে লইয়া গেছি। চন্দ্রে গিয়া দেখলাম চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা সুজা কালো রেখা। চিন্তা করলাম চন্দ্রের মধ্যে এমন একটা সুজা কালো রেখা কেন সৃষ্টি হইল, কখন থেকে সৃষ্টি হইল, গবেষণা করা দরকার। ইনি বৈজ্ঞানিকের স্বভাব, কোন বিজ্ঞানীদের স্বভাব হইল কোনো কিছু নতুন কিছু পাইলেই এটা নিয়ে গবেষণা করা। নীল আর্মস্ট্রং বলেন যে চন্দ্রে ওই রেখা পাইয়েই আমার মনে আগ্রহ জাগলো, এটা নিয়ে গবেষণা করা দরকার। কিন্তু চিন্তা করে দেখলাম আমি চন্দ্রে বসে বসে যদি এই রেখা নিয়ে গবেষণা করতে থাকি আর পৃথিবীর থেকে নিয়ে আসা অক্সিজেন যদি ফুরাইয়া যায়, তাইলে আর জীবনে পৃথিবীতে ফিরে যেতে পারবো না, এখানেই মরে যেতে হবে। এই জন্য গবেষণার কাজ এখানে চালাইলাম না, এখান থেকে শুধু এই রেখার থেকে কিছু পদার্থ নিয়ে আমার পৃথিবীতে ফিরে আসলাম এবং বৈজ্ঞানিক গবেষণাগারে বসে আমি সেই চন্দ্রের কালো পদার্থ নিয়ে গবেষণা করতে করতে আমার গবেষণায় ধরা পড়ল এই চন্দ্রটা এক সময় দ্বিখণ্ডিত হইয়া জুড়া লাগছিল, এই জন্য জুড়া লাগার কারণে এই রেখার সৃষ্টি হয়েছে। আমি আবার গবেষণা শুরু করলাম এই চন্দ্রটার যে দুই টুকরা ইয়ে জোড়া লাগলো, আর জোড়া লাগার কারণে এই দাগের সৃষ্টি হইল। এই দুই টুকরা হওয়া আর জোড়া লাগার ঘটনাটা কতদিন আগে হইতে পারে, কতদিন আগে সম্ভব, সম্ভাব্য কতদিন আগে ঘটনা ঘটতে পারে? গবেষণা করতে করতে নীল আর্মস্ট্রং বলেন যে আমার চন্দ্রে যাওয়ার প্রায় 1300 অথবা 1400 বৎসর আগের আগে পর্যন্ত এই ঘটনা ঘটতে পারে। এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কিনা, ইক্তারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। বৈজ্ঞানিকরা সারা জীবন ভর গবেষণা করিয়া যেই তত্ত্ব উদ্ঘাটন করতে পারে, কোরআনে আল্লাহ সেই তত্ত্ব 1300 বছর আগেই বলে দিয়েছে। তাহলে চন্দ্র সম্পর্কে নীল আর্মস্ট্রংয়ের মন্তব্য কথা দুইটা, একটা হইল সেখানে অক্সিজেন নাই, কাজে পৃথিবীর কোন প্রাণী সেখানে গিয়ে বসবাস করতে পারবে না। দুই নম্বর মন্তব্য হইল তার, চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তি বলতে কোন জিনিসের লেশ মাত্র নাই, সুতরাং সেখানে কোনো ফসল ফলানো যাবে না। চন্দ্রে কোনো ফসল ফলানি দিত না, চন্দ্রে বাড়ি ঘর বানাইয়া তাহাও দিত না। কাজী যারা যারা ফ্লট কিনো বুঝিয়া কিনবা, ফসল ফলাই দেয় পারতায় না, তাক দেয় পারতায় না। এখানেও একটা স্বর্ণের বিল্ডিং তৈরি করিয়া শুধু প্রদর্শনীর জন্য রাখতে আসতে পারবে, বিল্ডিংটা তৈরি করতে করতে যতদিন টাকা লাগে অতদিনের অক্সিজেন পৃথিবীর থেকে নিয়ে যেতে হবে। নীল আর্মস্ট্রং এর সবক শিক্ষা, অক্সিজেন সাথে নিতে হবে। এবার আমরা আলোচনার মূল কথার দিকে ফিরে যাই। অক্সিজেন বুঝলাম কিনা এবার দেখেন, অক্সিজেন এমন একটা সাবান যে সাবানের দ্বারা মানুষের রক্তের ময়লা ধুলাই করা হয়, দুলাই হওয়ার পরে সাবানের পানি দিয়া ময়লা কাপড় দুলাই করলে যেমন কাপড় পরিষ্কার হইয়া সাবানের পানিটা ময়লা যুক্ত হয়, ঠিক তেমনি ভাবে ফুসফুসের ভিতরে অক্সিজেনের দ্বারা রক্তের ময়লা দুলাই হইলে পরে রক্ত পরিষ্কার হইয়া অক্সিজেনটা ও রক্তের ময়লা অক্সিজেনে চলে যায়, রক্তের ময়লা অক্সিজেনের সাথে মিশে অক্সিজেন আর অক্সিজেন থাকে না, সেটা কার্বন ডাই অক্সাইড নামক দূষিত পদার্থে পরিণত হইয়া যায়। সেইটা নাকে নাক দিয়া শ্বাস টানি সময় অক্সিজেন হইয়া ঢুকে আর সারি সময় কার্বন ডাই অক্সাইড হইয়া বাইরে। এই পর্যন্ত বোঝার পরে আরেকটা কথা বোঝা সহজ হয়ে যায়। হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কোন পাত্রের মধ্যে কোন ড্রিঙ্ক পানি শরবত এগুলি নিয়ে যখন পান কর, এক নিঃশ্বাসে পান করবে না, তিন নিঃশ্বাসে পান কর। বেশি পিয়াসের সময় একটা না খাই লিতে চাইলে দিন লাগবে না, এই এতটুকু কষ্ট যেন তোমার না হয়। নবী এত বড় দরদই তোমার জন্য বলেছেন, এক নিঃশ্বাসে পান করিও না, যেন এক নিঃশ্বাসে পান করতে যদি অ্যাক্সিডেন্ট হয় তোমার কষ্ট হবে, সেই কষ্টের পথে তুমি যাইও না, তিন নিঃশ্বাসে পান করলে এই কষ্টের আশঙ্কা নাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল আলাইহি বলেছেন, তুমি ড্রিঙ্ক পান করার সময় এক নিঃশ্বাসে পান না করিয়া তিন নিঃশ্বাসে পান করবা, আর নিঃশ্বাসগুলি এই গ্লাসের ভিতরে না ফালাইয়া বাইরে ফালাইবা। হাদিসে আছে কিনা গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস ফালাইতে নাই? আছে, গ্লাসের ভিতরে নিঃশ্বাস না ফালিয়া গ্লাসের বাইরে নাকের নিঃশ্বাস ফালানি, এটা ইসলামের বিধান, এটা ইসলামের নবীর সুন্নত, নবীর সুন্নত। আমরা তো বর্তমান যুগে নবীর সুন্নত গুলির এত অবহেলা করি, এত অবহেলা করি, নবীর সুন্নত পালন করলে কি তুল, না করলে কি তুল। কিন্তু বিজ্ঞান ভরলে পরে দেখা যায় নবীর সুন্নতের এত বড় দাম যে পালন করলেই স্বাস্থ্য ভালো থাকার ব্যবস্থা, নবীর সুন্নত পালন না করলেই স্বাস্থ্য ধ্বংস হওয়ার ব্যবস্থা। নবী এ যখন বলছিলেন তখন ইটার কোন ভ্যালু নাই, বিজ্ঞানী এ যখন বলছে তখন ইটার বড় দাম হয়। বর্তমান মুসলমানের কাছে নবীর সুন্নতের দাম বেশি না বৈজ্ঞানিক তত্ত্বের দাম বেশি? যখন আলিমরা বলেন ইটা নবীর সুন্নত তখন ডেম কেয়ার, যখন কয় বিজ্ঞানী এ কইছে হয় তাহলে ঠিক আছে। তাহলে এই বর্তমান সমাজের মুসলমানের কাছে নবীর ভ্যালু বড় না বিজ্ঞানীর ভ্যালু বড়? নবী বলেন গ্লাসের ভিতরে নাকের নিঃশ্বাস না ফালাইয়া পান করা সুন্নত, হ্যাঁ এটা ড্যাম কেয়ার করে। নীল আর্মস্ট্রং যখন হয় কার্বন ডাই অক্সাইড খাদ্য দ্রব্যের সাথে মিশ্রিত হইলে, পানির সাথে মিশ্রিত হইয়া তোমার পেটের ভিতরে গেলে মারাত্মক রোগে আক্রান্ত হইতে পারো, তখন কয় ঠিক আছে। বুঝে থাকলে এবার বলেন, ইসলাম বিজ্ঞান বিরোধী একটা ধর্ম না বিজ্ঞানে ইসলামের শুধু সমর্থক হই না বরং সেবক? বিজ্ঞান ইসলামের শুধু সমর্থক না সেবক? এই কথা কবে আবিষ্কার হইল? যে নাকের নিঃশ্বাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে, খাদ্যের মধ্যে পানির মধ্যে নিঃশ্বে ফেটে গেলে মারাত্মক রোগে আক্রান্ত হইতে পারে। এই কথা তো আজকালকার কথা, 1400 বছর আগে আল্লাহ রসুল বলেছেন নাকের নিঃশ্বাস পানির মধ্যে ফেলল। এই তত্ত্ব বিজ্ঞানে আগে দিল আমাদেরকে না ইসলাম আগে দিল? ইসলামের যে পথ আগে দেখাইয়া দিল, বিজ্ঞানে 1500 বছর পরে আইয়া সেই পথই সমর্থন দিল। সুতরাং আমার কার কাছে ঋণী? বিজ্ঞানের কাছে ঋণী না ইসলামের কাছে ঋণী? ইসলামের কাছে ঋণী, বিজ্ঞানের কাছে আমরা ঋণী না। বিজ্ঞান যা কিছু আবিষ্কার করবে সবগুলির দ্বারা কোরআনের সমর্থন ছাড়া আর কিছু হবে না, ইসলামের সমর্থন ছাড়া আর কিছু হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহের সুন্নতের সমর্থন ছাড়া আর কিছু হবে না। যদি বিজ্ঞানের কথাটা সঠিক হইয়া থাকে, বিজ্ঞানের কথা কোন সময় ভুল হইতে পারে, বিজ্ঞানের কথা কোন সময় ভুল হইতে পারে। যেমন একজন বিজ্ঞানীর নাম ছিল ডারউইন। ডারউইন বলেন মানুষ আদিকাল থেকে মানুষ ছিল না, মানুষ এক সময় ছিল বানর, আস্তে আস্তে পিছনের দুই পায়ে হাঁটতে শিখল আর সামনের দুই পায়ে ধরতে শিখল আর সোজা হইয়া চলতে শিখল, এইভাবে বানর গুলি মানুষে পরিণত হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদিম, মানুষকে আমি যখন সৃষ্টি করেছিলাম তখনই এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছিলাম। যিনি আমারে বানাইলেন সৃষ্টি করলেন তিনি জানেন, তিনি বেশি জানেন আমি শুরুতে কেমন ছিলাম, না ডারউইন বেশি জানেন? যিনি সৃষ্টি করছেন তিনি বেশি জানেন, এটা সাধারণ কথা, এটা সাধারণ বিবেক থাকলে বোঝা যায়। এই জন্য মুফাসসিরিন একরাম তাফসিরে কিতাবে লিখেছেন বিজ্ঞানের কোন কথা সত্য আর কোন কথা মিথ্যা যাচাই করার স্কেল হইল কোরআন। কথা বুঝলেন কিনা? বিজ্ঞানের কোন কথা সত্য আর কোন কথা ভুল যাচাই করার স্কেল হইল কোরআন। বিজ্ঞান যদি কোরআনের সমর্থক হয়, বিজ্ঞানের যে কথা কোরআনের সমর্থক হয় এটা সত্য, বিজ্ঞানের যে কথা কোরআন বিরোধী হয় এটার মধ্যে ভুল আছে। তো ডারউইনের এই কথাটা সঠিক না ভুল? মানুষ আগে বানর ছিল না, মানুষ আদিকাল থেকে মানুষ মানুষ ছিল। হ্যাঁ, এক সময় আল্লাহ একদল মানুষকে বানর বানাইয়া দিছিলেন এদের অপরাধের কারণে, এরা 3 দিন বেঁচে ছিল দুনিয়াতে, 3 দিন পরে সবগুলি মরে গিয়েছিল। এটা ভিন্ন কথা। একদল মানুষরে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের জমানায় একটা বিশেষ অপরাধের কারণে, সব মানুষ না একদল, একদল মানুষ স্বাভাবিকভাবেই না একটা বিশেষ অপরাধের কারণে, বিশেষ অপরাধের কারণে, হযরত মুসা আলাইহিস সালামের জমানায় একটা অপরাধের, বিশেষ একটা অপরাধের কারণে আল্লাহ একদল মানুষকে বানর বানাইয়া দিছিলেন, এরা মাত্র 3 দিন বেঁচে ছিল, 3 দিন পরে এই সবগুলি মানুষরূপী বাদর মরে গিয়েছিল, এদের কোন বংশধর দুনিয়াতে টিকে নাই, এদের কোন বংশধর দুনিয়াতে টিকে নাই। সুতরাং আমরা বর্তমান দুনিয়াতে যে মানুষগুলি আছি আমাদের বংশের সাথে বানরের বংশের কোন সম্পর্ক নাই, বানরের বংশের সাথে আমাদের বংশের কোন সম্পর্ক নাই। এই কারণে এই কথাটাও মুফাসসিরিন কেরাম খুব সুস্পষ্টভাবে তাফসীরের কিতাবে বলে দিয়েছেন। কোন কথা? যে বিজ্ঞান ইসলামের সমর্থক, বিজ্ঞান ইসলামের সেবক। কোন সময় যদি যদি কোরআনের কথার সাথে বিজ্ঞানের কথা মিলে যায় আর যদি বিজ্ঞানের কোন কথা কোরআনের বিরোধী হয়ে যায় তাহলে বুঝতে হবে এখানে নিশ্চয়ই ভুল আছে, এই ভুলের কারণে কোরআনের কোরআনের সমর্থক হতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে চন্দ্র সৃষ্টির উদ্দেশ্য দুইটা বলছেন, একটা হইল ক্যালেন্ডার আর একটা হইল আলু। সূর্য ডুবে গেলে যখন পৃথিবীর কোন এলাকা অন্ধকারাচ্ছন্ন হইয়া যায় তখন সেই অংশে চন্দ্র যেন পৃথিবীতে আলু বিতরণ করতে পারে, করেনি? সূর্য ডুবলে আমেরিকায় চন্দ্র আলু বিতরণ করেনি? আল্লাহ বলেন এইটার জন্য, সূর্য ডুবে গেলে যখন পৃথিবীর একটা অংশ অন্ধকার হইয়া যায় সেই অন্ধকার অংশে আলু বিতরণের জন্য আমি চন্দ্র সৃষ্টি করেছি। আর একটা উদ্দেশ্য হইল এই পৃথিবীর মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের কাজ দেওয়ার জন্য আমি চন্দ্র সৃষ্টি করেছি। কাজেই ওইখানে গিয়া বসবাস করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এটাও বলেননি, ওইখানে ফসল ফলাবার জন্য আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন এটাও বলেননি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আরেকটা কথা বলেছেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকাউ ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাউ ওয়া জাআলাস শামসা সিরাজা। তোমরা গবেষণার মন নিয়ে তাকায় দেখো, স্তরে স্তরে আল্লাহ 7টা আসমান সৃষ্টি করে, সর্বনিম্নতম মহাশূন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বাতি স্বরূপ আর চন্দ্রকে জ্যোতি স্বরূপ স্থাপন করেছেন। এই এইগুলির মধ্যে গবেষণা করলেও তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারো, আল্লাহকে চিনলেই আল্লাহর পরিচয় পাইতে পারলেই আল্লাহর পথে চলতে পারো, আল্লাহর পথে চললেই তোমরা যেই জান্নাত থেকে বের হয়ে এসেছিলে চিরকালের জন্য সেই জান্নাতে পৌঁছতে পারো। সব কথা ঘুরাইয়া ফিরিয়া মানুষের জান্নাতের পথ দেখান। চন্দ্রের কথা আল্লাহ আলোচনা করেছেন কোরআনে, সূর্যের কথা আলোচনা করেছেন, গ্রহ নক্ষত্রের কথা আলোচনা করেছেন, মানুষকে আধুনিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নয়, চিরস্থায়ী জান্নাতের পথ দেখাবার জন্য। কথা বুঝলেন কিনা দেখেন, সূরা ইয়াসিনের মধ্যে দেখেন আল্লাহ চন্দ্র সূর্যের আলোচনা কিভাবে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা দাকাল উরজুনিল কদীম লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলেন ওয়াশামসু, আর সূর্য, সূর্য আল্লাহকে চিনার একটা ব্যবস্থা, সূর্য আল্লাহকে চিনার একটা ব্যবস্থা। কিভাবে? আল্লাহ বলেন তাজরি, সূর্য চলে, সূর্য চলে, সূর্য চলে যে কই যায়, আল্লাহ বলেন লিমুস্তাকাররিল্লাহ, তার একটা ডেস্টিনেশন আছে, সূর্যেরও একটা ডেস্টিনেশন আছে। মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহ বলেন সূর্যের একটা ডেস্টিনেশন আছে, তার একটা লক্ষ্যস্থল আছে, লক্ষ্যস্থলের দিকে চলে। সূর্যের ডেস্টিনেশন কি, সূর্যের লক্ষ্যস্থলটা কি, যেটাকে যেটা পর্যন্ত পৌঁছার জন্য সূর্য চলে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম লিখেছেন সূর্যের লক্ষ্যস্থল সর্বমোট সাতটা, সূর্যের লক্ষ্যস্থল সর্বমোট সাতটা। এই সাতটার আলোচনা এখানে করার মতো সুযোগ নেই। বাংলাদেশে আমার একটা বই বাজারে পাওয়া যায়, চালু আছে, ইসলাম ও আধুনিক বিজ্ঞান, সেখানে অল্প বিস্তর লেখা আছে, আপনারা জোগাড় করতে পারার সুযোগ আছে, লাইন আছে, জোগাড় করতে পারলে সেই বইয়ে বিস্তারিত পাইবেন যে সূর্যের যে লক্ষ্যস্থল সাতটা কি কি। এর মধ্যে একটা হইল, এর মধ্যে একটা সাতটা লক্ষ্যস্থলের মধ্যে একটা লক্ষ্যস্থল, এই যে সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, এই যে একটা ডিউটি সূর্য রেগুলার পালন করে যাইতেছে, এই ডিউটিটা কি কোনদিন বন্ধ হবে না? আপনারা কি জানেন কোনদিন বন্ধ হবে না? যে এখানে থাকা অবস্থায় এই ডিউটিটা বন্ধ হবে, এই জায়গাটা হইল সূর্যের সাতটা ডেস্টিনেশনের একটা ডেস্টিনেশন, সাতটা লক্ষ্যস্থলের একটা লক্ষ্যস্থল। একদিন চিরকালের জন্য সূর্যের এই চলা বন্ধ হয়ে যাবে, যেদিন এই সূর্যের চলা বন্ধ হয়ে যাবে সেই দিন পৃথিবী থাকবে না, আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই থাকবে না, মানব দানব জিন ফিরিস্তা কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কাজেই ওই ধ্বংসযজ্ঞের কথা যদি তোমাদের মনে থাকে তাহলে ক্ষণস্থায়ী দুনিয়ার বুক বিলাস পাইয়া তোমরা চিরস্থায়ী জীবনের জান্নাতের কথা বলতে পারো না। অশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম, সূর্য যে চলে প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, উশৃঙ্খল বিশৃঙ্খল ভাবে, না কোন ডিসিপ্লিন আছে? এই ডিসিপ্লিন কার দেওয়া? আমেরিকার প্রেসিডেন্টের। বাংলাদেশের প্রেসিডেন্টের ডিসিপ্লিন মতো সূর্য চলে না? আমেরিকার প্রেসিডেন্টের। তাহলে কার দেখো, তাহলে সূর্য, সূর্য নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায় কিনা? একমাত্র মহাশক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণের কারণে সূর্য এইভাবে নিয়ন্ত্রিত অবস্থায় কন্ট্রোলের ভিতরে থেকে চলে, এই কন্ট্রোলের কন্ট্রোলারের নামই আল্লাহ। তারপরে বলেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা দাকাল উরজুনিল কদীম, যেমন ভাবে সূর্য তার নির্ধারিত পথে চলে, চন্দ্রও নির্ধারিত পথে চলে, না চন্দ্র এলোমেলো চলে, চন্দ্র কোনদিন উত্তর দিকে উদয় হয়, দক্ষিণ দিকে অস্ত যায়, একই নিয়মে উদয় হয় অস্ত যায়। অবশ্য নিয়ম আলাদা, সূর্যের নিয়মে চন্দ্র উদয় অস্ত হয় না, চন্দ্রের নিয়মে সূর্য উদয় অস্ত হয় না। সূর্য এত দ্রুত গতিতে উদয়স্ত হয় যে চন্দ্রের উদয়স্ত আর সূর্যের উদয়স্তের গতির মধ্যে যে ব্যবধান আছে, এই ব্যবধানের কারণে সূর্যের হিসাবে বৎসর হয় ৩৬৪ দিনে, আর চন্দ্রের চন্দ্রের হিসাবে বৎসর হয় আরো নয় দিন কমে, সূর্যের উদয়স্তের গতিতে বৎসর কতদিনে হয়? 364 দিন। কিন্তু এখানেও কথা আছে, সূর্যের উদয়স্তের গতিতে যে বৎসর 364 দিনে হয়, পূর্ণ ঠিক 64 দিনে না, 364 দিন 6 ঘন্টায় এক বছর হয়। যে 6 ঘন্টায় যেহেতু একদিন হয় না, এই জন্য 6 ঘন্টা জমা থাকে, এক বছর চলে যায়, পরের বছর আরো 364 ঘন্টায় দ্বিতীয় বছর হইল, আগের এক বছরের 6 ঘন্টা আর পরের এক বছরের 6 ঘন্টা, 12 ঘন্টায় মিলাই হয়, একদিন এক রাত হয় না, 12 ঘন্টা জমা রইল, তৃতীয় বছর আবার 364 দিন 6 ঘন্টায় বছর হইল, আরো 6 ঘন্টা আগের 12 ঘন্টার সাথে মিলিয়ে 18 ঘন্টা হইল, এখনো পুরা একদিন হইল না, চতুর্থ বৎসরের আরো 6 ঘন্টা আগের 18 ঘন্টার সাথে মিলিয়া 24 ঘন্টা হইয়া পুরা একদিন হয়। এই জন্য প্রতি 4 বৎসর পরে এক বৎসর 365 দিন হয়। কথাটা বুঝলেন কিনা? দেখ এই দিনটা ঢুকে গিয়া কই ফেব্রুয়ারির 29, দিনটা ঢুকে গিয়া কই ফেব্রুয়ারির ওই 28 আসিল, প্রথম বছর আসিল ফেব্রুয়ারি মাস 28 তারিখে, দ্বিতীয় বছর আসিল ফেব্রুয়ারি মাস 28 তারিখে, তৃতীয় বছর আসিল ফেব্রুয়ারি মাস 28 তারিখে, চতুর্থ বছর হইল ফেব্রুয়ারি মাস 29 তারিখে। 29 তারিখ আইল করতে গেলা, পয়লা বৎসরের 6 ঘন্টা, দ্বিতীয় বৎসরের 6 ঘন্টা, তৃতীয় বৎসরের 6 ঘন্টা, চতুর্থ বৎসরের 6 ঘন্টা মিলিয়া ফেব্রুয়ারির চতুর্থ বছর 29 তারিখে। কথা বুঝলেন কিনা? দেখে আমি যে কথাটা বলতে চাইতেছি সেটা হইল, সূর্যের গতিতে আর চন্দ্রের গতিতে ব্যবধান, সূর্য চন্দ্রের তুলনায় একটু দ্রুত গতিতে চলে আর চন্দ্র সূর্যের তুলনায় একটু মন্থর গতিতে চলে, যে কারণে সূর্য বৎসরের দিনের সংখ্যায় আর চন্দ্র বৎসরের দিনের সংখ্যায় প্রতি বৎসরে 11 দিনের ব্যবধান হয়, প্রতি বৎসরে 11 দিনের ব্যবধান হয়। তো সূর্য চলে সূর্যের গতিতে, চন্দ্র চলে চন্দ্রের গতিতে। তারপরে আল্লাহ বলেন সূর্য যে মহাশূন্যে চলে, চন্দ্র একই মহাশূন্যে চলে, কিন্তু সূর্যের সাথে চন্দ্রের কোনদিন টক্কর লাগে না, ঘর্ষণ লাগে না, কোনদিন অ্যাক্সিডেন্ট হয় না। কেন? কোন কন্ট্রোলার না থাকার কারণে, এখন চিনছনি আল্লাহ, দেখো আল্লাহ কি, এখন আল্লাহ চিনছনি, এত বিশাল মহাশূন্যের মধ্যে তোমরা যে পৃথিবীতে বসবাস করো, এর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা এখানে সাঁতার কাটে আর চন্দ্রটাও একই আসমানে সাঁতার কাটে, যার যার পথে যায়, যার যার গতিতে যায়, কোনদিন অ্যাক্সিডেন্ট করে না, কোনদিন কোনদিন একত্র হয় না, কোনদিন টেস্ট লাগে না, টক্কর লাগে না, ঘর্ষণ লাগে না। কেন? কন্ট্রোলার না থাকার কারণে না, কন্ট্রোলার থাকার কারণে সেই কন্ট্রোলার হইলেন আল্লাহ। দেখো সূর্যের মধ্যে চিন্তা করলে তোমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারো, চন্দ্রের মধ্যে চিন্তা করলে তোমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারো। কোনদিন যদি এমন হইত সূর্য লাইনচ্যুত হইয়া চন্দ্রের সাথে ইয়া টক্কর লাগত, চন্দ্র লাইনচ্যুত হইয়া সূর্যের সাথে গিয়া টক্কর লাগত, আর চন্দ্রের সাথে টক্কর লাগিয়া সূর্য যদি 13 লক্ষ টুকরা হইত, তা কথার কথা, চন্দ্রের সাথে কোনদিন অ্যাক্সিডেন্ট হইয়া সূর্য টক্কর লাগিয়া যদি সূর্যটা 13 লক্ষ টুকরা হইত, তবু একটা টুকরা পৃথিবীর সমান হইত কিনা? হইত কিনা? হইত। পৃথিবীর যত বড় ঠিক তত বড় সূর্যের একটা টুকরা, অ্যাক্সিডেন্ট হইয়া টুকরাও আর পরেও স্বাভাবিক গতিতে চলতো না, ইয়া তোমরা মাথা পড়ত, তখন তোমরা দশা কি দাইত, চিন্তা করো, তখন তোমাদের দশা কি? এই দুর্দশার হাত থেকে তোমাদেরকে রক্ষা করে কে? তার না ফরমানি কোন সাহসে করো? আল্লাহ এই কথাটা বলে দিতে চান, এই দুর্দশার হাত থেকে তোমাদের রক্ষা করেন একমাত্র আল্লাহ। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, মহাজ্ঞানী, মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের কন্ট্রোলের কারণে এইরকম অ্যাক্সিডেন্ট হয় না, এইরকম টুকরা হয় না, এইরকম তোমাদের মাথায় এসে পড়ে না আর তোমরা ধ্বংস হইয়া যাও না। তোমাদেরকে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে রক্ষা করেছেন, করে চলেছেন। সুতরাং এই আল্লাহকে চিনো, এই আল্লাহর ফরমাবরদারি করো যদি চিরকালের জন্য জান্নাতে ফিরে যেতে চাও। পৃথিবীর যে কোনো দেশ বলেন, প্রত্যেক দেশেই রাস্তা আছে, যানবাহন আছে, যানবাহন চলার ব্যবস্থা আছে। আপনারা বলতে পারেন আমেরিকার ব্যবস্থাটা উন্নত বেশি, আমি মানি আমেরিকার ব্যবস্থা উন্নত বেশি হইতে পারে, আমেরিকার আয় বেশি, ধন বেশি, অনেক কিছু বেশি হইতে পারে উন্নত, কিন্তু আমেরিকাতে কি কোনোদিন কোনো গাড়ির সাথে কোনো গাড়ির টক্কর লাগে না, অ্যাক্সিডেন্ট হয় না, নষ্ট হয় না? যেদিন অ্যাক্সিডেন্ট হয় এদিন ওই গাড়িতে কোনো চালক থাকে না, না থাকে? তোমরার গাড়ির চালক থাকিয়াও যদি অ্যাক্সিডেন্ট হয়, তাইলে চালক না থাকিয়া চন্দ্র সূর্য অ্যাক্সিডেন্ট হয় না কোন বিবেকে কয়? কথা বুঝলেন কিনা? দেখেন আল্লাহ কিভাবে আল্লাহরে চিনাইছেন, চিনো আল্লাহরে। তোমরার গাড়ির মধ্যে, তোমাদের গাড়ির মধ্যে চালক থাকা সত্ত্বেও যদি অ্যাক্সিডেন্ট হয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিশাল আকাশ পৃথিবী আসমান জমিন এইগুলির চালক না থাকলে অ্যাক্সিডেন্ট হয় না কিভাবে? অ্যাক্সিডেন্ট হয় না, এটাই প্রমাণ। চালক আছে, এই চালক হইলেন আল্লাহ। এত ছোট একটা গাড়ি তোমরা নিজের হাতে বানাও, নিজের হাতে চালাও, এরপরেও যদি অ্যাক্সিডেন্ট হয়, এত বিশাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন এইগুলি যিনি বানাইলেন, এইগুলি যিনি চালান, যার চালানের মধ্যে কোনো ব্যতিক্রম হয় না, কোনো ডিস্টার্ব হয় না, যে কারণে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না। চিন্তা করিয়া দেখো তোমার গাড়ির ড্রাইভারে তুমি বেশি ফলো করার যোগ্য না সেই মহাপরিচালককে তুমি বেশি ফলো করার যোগ্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার চার নম্বর আয়াতে বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে? যিনি খালাকাল আরদা, যে পৃথিবীতে তোমরা বসবাস করো সেই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন। আরো মজার ব্যাপার, পৃথিবীর ভূপৃষ্ঠটা যেটা, এটার তো চতুর্দিক থেকে শূন্য স্থানে বেষ্টন করে আছে, আর অক্সিজেন বাতাসের সাথে মিশে আছে, কিন্তু কয়েক মাইল উপরে গেলে সেখানে অক্সিজেন নাই। পাঁচশত বৎসরের রাস্তা শূন্য স্থান পৃথিবীটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে, আর এই শূন্য স্থানের বাতাসের সাথে মিশে আছে অক্সিজেন, কয়েক মাইল উপরে নাই, শুধু ভূপৃষ্ঠের সাথে জড়িত শূন্য স্থানের মধ্যে অক্সিজেন বিরাজ করে। কেন অক্সিজেন? তোমরা যেখানে চলাফেরা ঘোরাফেরা করো এখানে থাকে অক্সিজেন, চন্দ্রের চতুর্দিকে গিয়ে বেষ্টন করে থাকে না কেন, সূর্যের চতুর্দিকে গিয়ে বেষ্টন করে থাকে না কেন? সেখানে তোমাদের বসবাস নাই, অক্সিজেনের দরকার নাই, এখানে তোমাদের বসবাস, এই জন্য অক্সিজেনকে পৃথিবী বেষ্টন করে দিছি অক্সিজেন, যাতে তোমরা সহজে লাভ করতে পারো। অক্সিজেন চন্দ্রের চতুর্দিকে না দিয়া, অক্সিজেন সূর্যের চতুর্দিকে না দিয়া, অক্সিজেনকে কোন গ্রহ নক্ষত্রের চতুর্দিকে না দিয়া, অক্সিজেনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর চতুর্দিকে দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যাতে অক্সিজেন বিনামূল্যে সহজে ব্যবহার করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং অক্সিজেন যে আল্লাহ তোমাদের সহজে ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছেন, তোমাদের কোনো বিজ্ঞানী করে নাই, তোমাদের কোনো সরকারে করে নাই, তোমাদের কোনো ফন্ডিতে করে নাই, তোমাদের কারো অগ্রদাদা করে নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এত সহজে তোমাদেরকে অক্সিজেন ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই আল্লাহকে চিনো, চিনলেই আল্লাহর হুকুম পালন করতে পারবে, আল্লাহর হুকুম পালন করতে পারলেই চিরকালের জন্য জান্নাতে যেতে পারে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন সূরা তোহার সাত নম্বর আয়াতে কার পরিচয় দিয়েছেন? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় দেওয়ার দরকার কি? আল্লাহরে চিনলেই আল্লাহর ফরমাবরদারি করবো, না চিনলে ফরমাবরদারি করবে না। সন্তান যতদিন পর্যন্ত জানে আমার মা আমারে দুধ পান করায়, ততদিন আল্লাহ আল্লাহ কয় না, আল্লাহরে রাখে না, আল্লাহর কোন গুলামি ইবাদত বন্দেগী করে না। সন্তান যতদিন জানে আমার বাবা আমারে রুজি করিয়া খাওয়ায়, ততদিন পর্যন্ত আল্লাহর গুলামি করে না। দেশের জনগণ যতদিন জানে আমার সরকার আমাকে সুযোগ সুবিধা ব্যবস্থা দেয়, ততদিন পর্যন্ত আল্লাহর গুলামি করে না। যখন জানতে পারে আমার মা আমাকে এক বিন্দু দুধ পান করাইতে পারত না, আল্লাহ যদি মায়ের স্তনে দুধ সৃষ্টি করিয়া দিতেন না দিতেন। যখন সন্তান জানতে পারে বাবা আমাকে এক পয়সা দিয়ে সাহায্য করতে পারত না, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাকে সেই তৌফিক না দিতেন। যেদিন বান্দা জানতে পারে সরকার আমাকে কোন ব্যবস্থা দিতে পারত না, যদি আল্লাহ সরকারকে দয়া না করতেন, সেই দিন থেকে বান্দা আল্লাহ সরকারের গুলামি ছাড়িয়া, বাবার গুলামি ছাড়িয়া, মায়ের গুলামি ছাড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের গুলাম হইয়া যায়। বুঝে থাকলে বলেন আল্লাহর গোলামির জন্য আল্লাহকে চিনা দরকার কিনা, আর আল্লাহকে চিনার জন্য আল্লাহ বলেন গোটা জগৎটাকেই আমি এমন ভাবে ব্যবস্থা করে দিছি এই জগতের যে কোনো একটা জিনিস দিয়ে তুমি চিন্তা গবেষণা করলে আমি আল্লাহ ফকরাব্বুল আলমিনকে তুমি চিনতে পারো। অন্য আয়াতে বলেন ওয়াফিল আরদি আয়াতিল মুকিনিন আয়াতুল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই পৃথিবীতেও আমি তোমরা আমি আল্লাহকে চিনার জন্য বহু ব্যবস্থা করে দিয়েছি, পৃথিবীর মধ্যে যে আল্লাহ আমাদের আল্লাহকে চিনার জন্য বহু ব্যবস্থা করে দিয়েছেন এর সামান্য আংশিক আলোচনা এতক্ষণ হইল। পৃথিবীর চতুর্দিক থেকে অক্সিজেন পৃথিবীর সাথে জড়াইয়া আছে, অন্য কোথাও যায় না, কয়েক মাইল উপরে যায় না, চন্দ্রে চলে যায় না, সূর্য চলে যায় না, অথচ আমার পানি বাষ্প হইলে আমার ভিজা গামছা শুকাইলে বাষ্প হইয়া উপর দিকে চলে যায়, কিন্তু অক্সিজেন পৃথিবীর মাটি সারিয়া উপর দিকে চলে যায় না। এর মাধ্যমে তোমরা আল্লাহ ফাকরাব্বুল আলমিনকে চিনতে পারো। আল্লাহ ফাকরাব্বুল আলমিন বলেন তোমার নিজের মধ্যে চিন্তা করলে তুমি আমি আল্লাহকে চিনতে পারো। তোমার নিজের মধ্যে চিন্তা করো, তুমি যেদিন থেকে জিন্দা হইলা তোমার ভিতরে প্রাণ ঢুকলো এই জন্য তুমি জিন্দা হইছো। প্রাণ কি জিনিস, কোত্থেকে আসলো, কিভাবে ঢুকলো তোমার কিছুই জানা নাই। আবার যেদিন তোমার শরীর থেকে প্রাণ বের হয়ে যাবে সেদিন থেকে তুমি মরে যাবে, কোন দিক দিয়া বের হবে, কিভাবে বের হবে, কখন বের হবে কিছুই তুমি জানো না। সুতরাং এই প্রাণের কারণে তুমি জিন্দা, আর প্রাণ না থাকলে তুমি মুর্দা। প্রাণ সৃষ্টি করলো কে, প্রাণ দেয় কে, প্রাণ নেয় কে, এইগুলি চিন্তা করলে তোমরা আমি আল্লাহ ফকরাব্বুল আলমিনকে চিনতে পারো। আমি আল্লাহকে চিনলেই আমি আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহর গোলামি ছাড়া চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার কোন ব্যবস্থা নাই। এই সমস্ত আয়াত যখন নাজিল হইতেছিল তখনও সমাজের একদল মানুষ যে নবীর কাছে আয়াত নাজিল হইতেছিল, নবী আর কিতাব দুই ব্যবস্থা তো মনে আছে কথা, পৃথিবীর মানুষকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা দিবেন আল্লাহ ওয়াদা করেছিলেন জান্নাত থেকে পাঠাবার সময়, এই ব্যবস্থা হিসাবে আল্লাহ দুইটা ব্যবস্থা দান করছেন, একটা হইল নবী পাঠাইয়া দেওয়া আর একটা হইল আসমানে কিতাব নাজিল করা। আমাদের হেদায়তের জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে এবং কোরআনকে আসমানি কিতাব হিসাবে পাঠাইছেন। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআনের কথা প্রচার করতে লাগলেন তখনও সমাজের আঙ্গুলে গোনার মতো কয়েক একজন মানুষ সারা নবীকে ফলো করবে দূরের কথা, কোরআনের কথা পালন করবে দূরের কথা, নবীকে অনুসরণ করবে দূরের কথা, পাল্টা নবীর বিরুদ্ধে দুশ্মনী করা শুরু করবে। এর উদাহরণ এইরকম, আমাদের দাঁতের ফাঁকে দিয়া যখন কোন কাঁটা ঢুকে, দাঁতের ফাঁকে দিয়া কাঁটা ঢুকলে কষ্ট হয়নি, কষ্ট হয় যতক্ষণ পর্যন্ত দাঁতের ফাঁকের মধ্যে কাঁটাটা থাকে ততক্ষণ পর্যন্ত জিব্বার বিরাম নাই, ঠেলতেই থাকে, ঠেলতেই থাকে, ঠেলতেই থাকে, নিজের স্বার্থে না দাঁতের স্বার্থে, জিব্বার স্বার্থে। দাঁতে কাটা ঢুকলে জিব্বার অসুবিধা হয় না দাঁতের অসুবিধা হয়? তাহলে দাঁতের ফাঁকে জিব্বা ঢুকছে, দাঁতে ব্যথা উঠেছে, জিব্বায় ঠেলে কেন, নিজের স্বার্থে না দাঁতের স্বার্থে? দাঁতের স্বার্থে আসবার কথা না। নবী আর নাইবে নবীগণ দুনিয়ার মানুষকে যত কথা বলেন নিজের স্বার্থে নয় জাতির স্বার্থে, কথা বুঝে আসে কিনা দেখে। নবী আর নাইবে নবীগণ সমাজের মানুষকে যে সমস্ত কথা বলেন, যে সমস্ত পথে চলতে বলেন, নিজের স্বার্থে না জাতির স্বার্থে? সুদা উদাহরণ, আপনাদের মসজিদের ইমাম সাহেব, ইনি নিজে নামাজ পড়েন, হালাল পথে চলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আপনাদেরকে নামাজের কথা বলেন কেন, নিজের স্বার্থে না মুসল্লিদের স্বার্থে? আপনাদেরকে নবীর তরিকা মতে চলতে বলেন কেন, উনি তো নিজে নবীর তরিকা মতে চলেন, আপনাদেরকে চলতে বলেন কেন, নিজের স্বার্থে না আপনাদের স্বার্থে? তাহলে বুঝে থাকলে এবার বলেন নবী আর নাইবে নবীগণ স্বার্থবাদী না স্বার্থহীন? স্বার্থহীন নবী আর নাইবে নবীগণ, স্বার্থহীন। তাহলে নবী আর নাইবে নবীগণ সমাজ কিসের ভূমিকা পালন করে থাকেন? মুখের ভিতরে জিব্বা যে ভূমিকা পালন করে থাকে, মুখের ভিতরে জিব্বা যে ভূমিকা পালন করে থাকে, নবী আর নাইবে নবীগণ সমাজে সেই ভূমিকা পালন করে থাকে। কিন্তু যে দাঁতের স্বার্থে জিব্বা এত কষ্ট করে, এই দাঁতে যদি জিব্বারে কোনদিন সুযোগ মতে পায়, ওই যে সারা জীবন যে খাটলো ওইটার প্রতিদান দিয়া দেয় না, নিমক হারামি করে, বলেন দাঁতে জিব্বারে সুযোগ মতে ভাইলে প্রতিদান দেয় না নিমক হারামি করে, এমন কামড় দেয় খাটিয়া বেলায়? ঠিক তেমনি ভাবে সমাজে এমন কিছু লোক থাকে নবী আর নাইবে নবীরা সারা জীবন তাদের স্বার্থে জীবন বিলীন করেন, আর এরা সেবে হইলে বারোটা বাজে আসে। এই রকমের সুবিধাবাদী লোক ছিল মোহাম্মদুর রাসূলুল্লাহ এর যুগে আবু জাহাল, এই রকমের সুবিধাবাদী লোক ছিল মোহাম্মদুর রাসূলের যুগে আবু লাহাব, আস ইবনে ওয়াইল, এই সমস্ত সমাজের বড় বড় নেতারা যে নবী জীবন বিসর্জন দিলেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, যে নবী সারা জীবন বিসর্জন দিলেন তাদেরকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য, সেই নবীর বিরুদ্ধে সারা জীবন বদদুশমনি করলো। কার ভূমিকা পালন করলো, জিহ্বা না দাঁতের? দাঁতের। সব সমাজেই একদল মানুষ জিহ্বার ভূমিকা পালন করে, একদল মানুষ দাঁতের ভূমিকা পালন করে। জিহ্বা দাঁতের শান্তির জন্য, কাঁটা ঢুকলে যতক্ষণ পর্যন্ত কাঁটাটা বাহির না করা হয় ততক্ষণ পর্যন্ত জিহ্বা কাঁটাটারে টেলতেই থাকে, টেলতেই থাকে, স্বার্থহীন ভাবে, নিজের স্বার্থের জন্য নয় তোমার স্বার্থের জন্য। ঠিক তেমনি ভাবে নবী আর নাইবে নবীগণ সমাজের মানুষকে মরণ পর্যন্ত হালাল হারামের কথা বলতেই থাকেন, বলতেই থাকেন, নিজের স্বার্থে নয় তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। তারপরও এরা যদি কোনদিন সুযোগ মতে পায় বারোটা বাজে, আবু জাহাল 950 সন্ত্রাসী নিয়ে মক্কা থেকে রওনা হইল, মদিনায় গিয়া মুসলমানদের মোহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা দিল, মদিনায় গিয়া শিক্ষা দিবার জন্য, মদিনায় গিয়া হামলা করার জন্য, মদিনায় গিয়া অত্যাচার করার জন্য, মদিনায় গিয়া জুলুম করার জন্য। যতভাবে দুশ্মনেরা নবী আর নাইবে নবীদের বিরুদ্ধে ভূমিকা পালন করে, এর মধ্যে একটা সাধারণ ব্যবস্থা হইল আজে বাজে প্রশ্ন করা, প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করা, জানিয়া বুঝিয়া প্রশ্ন করে। আমি ওই দিন ওইখানে বলেছিলাম, কেউ প্রশ্ন করে জানে না জিনিসটা জানার জন্য, মনে মনে সদ ইচ্ছা আছে জানলে আমি মানতাম, এদের প্রশ্ন করা সবের কাজ, এদের প্রশ্নের জবাব দেওয়া অসহজের স্বভাবের কাজ। আর কেউ প্রশ্ন করে জানার জন্য মানার জন্য নয়, প্রশ্ন করিয়া তারে বেড়া জালে ফেলাইয়া তার মুখ বন্ধ করিয়া নিজের ভ্রান্ত মতবাদকে টিকাইয়া রাখার জন্য। তাহলে প্রশ্ন করা কত রকম হইল? দুই রকম, একটা প্রশ্ন হইল জানার জন্য, আর একটা প্রশ্ন হইল সত্যকে এড়াইয়া যাওয়ার জন্য। এই দুনো রকম প্রশ্নের উদাহরণ আছে ফিরিস্তাদের প্রশ্নের মধ্যে আর ইবলিসের প্রশ্নের মধ্যে। আল্লাহ যখন বললেন আদম বানাইব, ফিরিস্তারা বললেন আমরা কি বন্ধে কি কম করিনি, আমরা আদম বানাইয়া যে কাজ করাইতে চাও আমাদের দ্বারা সেই কাজ করাও না কেন? আল্লাহ বললেন এইটা তোমরা প্রশ্ন করছো না জানিয়া জবাব নাও, ফিরিস্তাদের প্রশ্নের জবাব দিছেন। আল্লাহ যখন ইবলিসকে ফিরিস্তাদের সাথে আদমকে সেজদা করার হুকুম করলেন, ইবলিস কয় আসজুদ লিমান খালাকতা তিনা, যারে মাটি দিয়া বানাইছ তারে সেজদা করবো কেন? ইবলিস বানাইছ আগুন দিয়ে, আগুনের মধ্যে আলু থাকে, আর আদম বানাইছ মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে, অন্ধকারের চেয়ে আলু ভালো, তাই মাটির চেয়ে আগুন ভালো, এই জন্য মাটির তৈরি আদমের চেয়ে আদমের মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো, ভালো হইয়া মন্দের সামনে মাথা নত করবে কেন? প্রশ্ন করছে জানিয়া মানার জন্য না সত্যকে এড়াইবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উখরুজ, তোর প্রশ্নের কোন জবাবের দরকার নাই, তুই বিতাড়িত হইয়া যা, তুই অভিশপ্ত, তুই এখান থেকে বাহির হইয়া যা, ফাইন্নাকা রাজিম, তুই মরদুদ, তুই মালউন। প্রশ্নের জবাব দিলেন না বিতাড়িত করে দিলেন, শিক্ষা হইয়া গেল আমাদের কার প্রশ্নের জবাব দিতে হবে আর কার প্রশ্নের জবাব দেওয়া যাবে না। যে জানার জন্য আর মানার জন্য প্রশ্ন করে তার প্রশ্নের জবাব দেওয়া যাবে, যে প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করিয়া সত্যকে এড়াইয়া যাইবার অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করে তার প্রশ্নের জবাব দেওয়া যাবে না, হাজারবার জবাব দিলে হ্যাঁ হাজার প্রশ্ন তৈরি করবে। ওইদিন কইছি বাংলাদেশে এক বন্ধ ফিরে আমারে জিজ্ঞাসা করে কোরআনের তফসির যে করো কোন সুরাত মিম নাই আর কোন সুরাত বা নাই জানো, জানলে জানলে বুঝা গেল কোরআন তুমি বুঝো। হে বন্ধু কি নমাজ রোজার দাদারে না হালাল হারামের দাদারে, আমার দিকে কোরআনের কোন সুরাত মিন নাই আর কোন সুরাত বা নাই। আমি মনে করলাম এর জবাব না দিয়া এরে কাবু করা যাইত, এর জবাব দিয়া কাবু করণ দরকার। আমি কইলাম সুরে কাউসারের মধ্যে মিন নাই আর সুরে এখলাসের মধ্যে বা নাই, ওই চিনি কয়েছে বলছে তোমার একটা কথা জিগাই, আপনার সাথে আমরা হারমোনি, আপনার সাথে আমরা হারমোনি, এই তুই ভাবছে না আমার ইন্টারভিউ নিলে করে তখন দিকে পারবে না, তিন জানবি ইন্টারভিউ নিতে এসে করে আমি বললাম না তোমার একটা খাইবার লাগি না, তোমার উপকারের লাগে একটা কথা জিগাই বলতে লোক উজু উজু কোন কোন কারণে ভাঙে কইটা জানি না, কোন কারণে উজু ভাঙে এটা জানে না, কোরআন শরীফের কোন সুরাত মিম নাই আর কোন সুরাত বাদাই এটা তো খায় কি মনে করেন, জানবার জন্য আর মানবার জন্য না বেড়াজাল সৃষ্টি করার জন্য? তখন যদি আমি কইতাম কোরআনের কোন সুরাত মিম নাই কোন সুরাত বানাই আমি জানি না, তখন আমার আমার কথায় সে নামাজ পড়তে বাধ্য হইতো, হয়তো আগে শিক্ষাও এর পরে আমার কই হবে আগে গিয়ে শিক্ষাও। এরা প্রশ্ন করে জানার জন্য আর মানার জন্য না বেড়াজাল সৃষ্টি করে সত্য কেড়াইবার জন্য, বেড়াজাল সৃষ্টি করে সত্য কেড়াইবার জন্য। ঠিক তেমনি ভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন সমাজে আরবের সমাজে আল্লাহর পরিচয় দিয়ে সমাজের মানুষকে আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, আবু জাহাল আবু জাহালের দলবল প্রশ্ন করতে লাগলো দেখো মুহাম্মদ এতদিন কিছু একমাত্র আল্লাহর আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, আবার মাঝে মধ্যে কয় রহমানের গোলামি করতে হবে, সুতরাং মুহাম্মদের কথা ঠিক নাই, মুহাম্মদের কথা মানা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবাদে বলেন আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া, আল্লাহ আর রহমান দুই ব্যক্তির নাম না একজনের নাম। দেখেন প্রশ্ন কিভাবে সাজাইছে, প্রশ্ন সাজাইছে আবু জাহালের দল রসুলের কথা মানার জন্য না বেড়াজাল সৃষ্টি করার জন্য, বেড়াজাল সৃষ্টি করার জন্য। কয় অতদিন কইছে এক আল্লাহর গোলামি করার লাগবো, এখন কয় রহমানের বলে গোলামি করলো, যে একবার আল্লাহর গোলামি করে আরেকবার রহমানের গোলামি করলে যদি ইমান থাকে, যে একবার আল্লাহরে সেজদা দিয়ে আবার দেবতারে সেজদা দিলে ইমান থাকবে না কেন? ওইখানে যদি একত্ববাদ নষ্ট হয় না, এখানে একত্ববাদ নষ্ট হবে কেন? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লাহ আর সিস্তাওয়া, এই জমিন এই মহাশূন্য এই আসমান এই আরস যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহরই আর এক নাম রহমান। রহমান সম্পর্কে অনেক কথা আলোচনা করার মতো আছে, ইনশাআল্লাহ আগামীকাল যেখানে প্রোগ্রাম আছে সেখানে রহমান থেকে রহমান শব্দের তফসির থেকে আলোচনা শুরু হবে। আজকে এই পর্যন্ত আমরা যা শুনলাম বুঝলাম এর মাধ্যমে আমরা শিক্ষাটা কি পাইলাম, আল্লাহকে চিনিয়া আল্লাহর গুলামি করিয়া জান্নাতে যাওয়ার পথে চলা দরকার, এতটুকু শিক্ষা হইল কিনা দেখেন, আল্লাহকে চিনিয়া আল্লাহর গুলামি করিয়া চিরকালের জন্য জান্নাতের পথে চলা দরকার, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর গড় মসজিদ নির্মাণাধীন আছে, আর কয়েক মিনিট পরে আজান হবে নমাজ হবে ইনশাআল্লাহ, আমরা তো সবাই নমাজ পড়ে যাব, আজানের আগে কয়েক মিনিট সময় এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মসজিদ বানানির কাজে সাহায্য করে আল্লাহ তার জন্য বেহেস্তের মধ্যে স্বর্ণের ঘর বানাইয়া দেন। এই কারণে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, আমি আপনাদের সামনে কথাটা উল্লেখ করার জন্য, যে আমরা যার যার সাধ্যমতো এই মসজিদের নির্মাণ কাজে যার যার সাধ্যমতো কয়েক মিনিট সাহায্য করি, তারপরে ইনশাআল্লাহ আজান হয়ে যাবে, আজানের পরে আমরা এশার নামাজ জমাতে করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।